الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال تعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم أيها الناس إن الله سبحانه وتعالى يقول مروا بالمعروف وانهوا عن المنكر قبل أن تدعوني فلا أجيب لكم وتسألوني فلا أعطيكم وتستنصروني فلا أنصركم أو كما قال النبي صلى الله عليه وسلم. میرے محترم دوستوں اور بزرگوں اور بھائیوں, جس اللہ نے ساری کائنات کو اپنی قدرت سے اور اپنے فضل سے وجود عطا فرمایا, اسی اللہ نے ہمیں حضرت محمد صلی اللہ علیہ وسلم کی امت میں پیدا فرما کر ایک بہت بڑی ذمہ داری اور ایک بہت بڑا کام دیا ہے. کیونکہ اللہ تعالیٰ نے سارے انسانوں کی کامیابی کے لیے اپنا مبارک دین اتارا ہے. دین زندگی گزارنے کا وہ طریقہ جو اللہ نے پسند کیا, جس میں اللہ نے اپنے احکام کو رکھا اور کچھ ناپسندیدہ باتوں سے انسانوں کو روکا. اب اس دین کو دنیا میں پہنچانے کے لیے اللہ نے انبیاء کرام جیسی ہستیوں کو چنا اور نبیوں نے آ کر اللہ کے اس پیغام کو پہنچایا. حضرت آدم علیہ السلام سے لے کر حضرت محمد صلی اللہ علیہ وسلم تک ایک روایت میں 1,24,000 انبیاء کرام آئے اور ایک روایت میں 2,00,000 انبیاء کرام آئے. انبیاء کرام کے دنیا میں آنے کا مقصد اور ان کی بعثت کا مقصد لا الہ الا اللہ کے ذریعے اپنی قوموں کو اللہ کا تعارف کرانا, اللہ کی ذات پر ایمان اور یقین کی طرف بلانا, اور اس کے بعد اللہ نے جو طریقہ منتخب کیا دین اتارا اس کی طرف بلانا. الحمدللہ وکفا وسلام علی عباده الذین اصطفى اما بعد. معزز مہمان اللہ جل جلالہ امان اور الحمد ثنا کرار پر রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করার পর কোরআনের কাফাত থেকে দুই জায়গা থেকে তেলাওয়াত করেন, তারপরে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করেন, তারপরে বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মানু তিনি হলেন ওই সত্তা যিনি কিনা আমাদের উপরে বড়ই এহসান আর করম করতেন যে আমাদেরকে দুনিয়াতে দান করতেন. যেমনি ভাবে তিনি একাই আমাদেরকে বানাইছেন, এমনি ভাবে তিনি কিনা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়ে সমস্ত উম্মতের উপরে ইজ্জত এবং সম্মান দান করতেন. বলেন যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মান মালুহু, সমস্ত দুনিয়ার মানুষের সুখ আর শান্তি ইজ্জত আর আরামের জন্য দিন দান করতেন. দিন হল ওই জিন্দিগি যার মাধ্যমে মানুষের জিন্দিগি কামিয়াব এবং মানুষের জিন্দিগি সুন্দর এবং মেরে ভাই সচ্ছন্দে কাটাইতে পারে. বলে যার মধ্যে কিছু হুকুম রয়ে গেছে করার জন্য করণীয় এবং কিছু রয়ে গেছে বর্জনীয়, বলে দুটো রকমের হুকুমকে পালন করার ফলে ইনশাআল্লাহ আপনাদের কাছে প্রিয় পাত্র হবে. বলে এই দিন সমস্ত দুনিয়ার মধ্যে আছে, সমস্ত দুনিয়ার মানুষ দিনের উপর করতে পারে. এরকম আল্লাহ তারা একের পর এক আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস-সালামকে প্রেরণ করতেন, যার দ্বারা কিনা হযরত আদম আলাইহিমুস-সালাম থেকে শুরু হয়েছে আর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হয়েছে. পরে সমস্ত নবীরাই এসে মানুষকে দাওয়াত দিচ্ছেন লা ইলাহা ইল্লাল্লাহ, বলে হে মানুষ আল্লাহ রাসূলুল্লাহর সিফাতের উপরে আস্থা বিশ্বাস স্থাপন করে নাও, বলে দুনিয়া এবং আখেরাতে তোমরা কামিয়াব হয়ে যাবে. বলে হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস-সালাম দুনিয়ার মুখে এসে মানুষদেরকে নিজের কওমকে ডাকতেছিলেন যে আমার কওম আল্লাহ আপনাদের সাথে সুসম্পর্ক কায়েম করে নাও। দিলের একই হয়ে যায় যে আল্লাহ আপনাদের হাতে আমার সব দুনিয়ার সুখ আর শান্তি ইজ্জত আর আরাম আমার জিন্দগিতে যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ আপনাদের হাতে। বলেন যে এমনি ভাবে যেমন কিনা সমস্ত নবীরা মেহনত করছেন, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করছেন, বলে আল্লাহ তাআলার পক্ষ থেকে উজ্জ্বল রাস্তা সমস্ত নবীরা এসে বাধায় গেছেন। উনি বলেন যে 100,000 অথবা বদন তবে 224,000 আনুমানিক আম্বিয়া কেরাম আলাইহিসসালাম দুনিয়ার পক্ষে প্রেরিত হয়েছেন, আর সমস্ত নবীরা এসেই মেরে ভাই মানুষের ময়দানে একই মেহনত করছেন, যাতে করে মানুষ কিনা এই কালিমার ব্যাপারে আস্থাবান, এই কালিমার এই কালিমার আলোতে নিজের জিন্দগিকে আলোকিত করতে পারে। বলে এই এক মেহনত নিয়েই সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিসসালাম দুনিয়ার পক্ষে প্রেরিত হয়েছেন। আল্লাহ তাআলা নে ইনসানোঁ কি হমদর্দি কে লিয়ে সারে ইনসানোঁ কো সহি রাত বতানে কে লিয়ে আর ইনসানোঁ কো গুমরাহি সে নিকালনে কে লিয়ে উনকি জিন্দগিয়ো মে ইনকিলাব পেদা করনে কে লিয়ে কি উনকি জিন্দগিয়ো মে উনকি দিলো মে আল্লাহ কি জাত পর ঈমান আয়ে কি করনে ওয়ালি জাত ওহি হে আল্লাহ কি সিফাত পর ইয়াকিন আয়ে আর ইনসানিয়ত আল্লাহ কি তাআত করকে দুনিয়া মে ভি আল্লাহ কি কুদরত সে ফায়দা উঠানে ওয়ালি বনে اور آخرت میں بھی جہنم سے بچ کر جنت میں جانے والی بنے تو اللہ نے قوموں کو عزت دینے کے لیے نبیوں کو بھیجا اور نبیوں کی محنت میں سب سے بنیادی بات لا الہ الا اللہ کی دعوت ہے اللہ کی طرف ایمان اللہ پر ایمان لانے کی طرف بلانا یا قوم اعبدوا اللہ ما لکم من الہ غیرہ اپنائیت کے ساتھ اور ہمدردی کے ساتھ اور خیرخواہی کے ساتھ انبیاء کرام نے اپنی قوموں کو اللہ کی طرف بلایا اے میری قوم اکیلے اللہ کی عبادت کرو اس کے علاوہ کوئی عبادت کے لائق نہیں تو نوح علیہ السلام 950 سال تک اپنی قوم کو دعوت دی حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ پہلے انبیاء نے جو کچھ کہا اللہ کی طرف سے جو ان کو علم دیا گیا اور وہ علم انہوں نے اپنی قوموں تک پہنچایا اور میں نے جو کچھ کہا اللہ نے علم دیا قرآن دیا اس کو پہنچایا اس میں سب سے افضل اور سب سے بڑی چیز سب سے اونچی چیز لا الہ الا اللہ کا یقین کرنا ہے یہ لا الہ الا اللہ اللہ کی معرفت والا کلمہ ہے اس کے ذریعے سے انبیاء نے اللہ کا تعارف کرایا کہ اللہ کے علاوہ کوئی عبادت کے لائق نہیں وہی اکیلی ذات ہمارا معبود ہے اسی کے قبضہ قدرت میں سب کچھ ہے یوں آتا ہے کہ اگر ساتوں زمینوں اور ساتوں آسمانوں کو ایک پلڑے میں رکھ دیا جائے بلکہ زمین اور آسمان کے درمیان جو مخلوق ہے اور زمین سے نیچے جو مخلوق ہے اور آسمانوں کے بیچ میں اور آسمانوں سے اوپر جو مخلوق ہے اس سب کو ترازو کے ایک پلڑے میں رکھ دیا جائے اور لا الہ الا اللہ کو دوسرے پلڑے میں رکھ دیا جائے لرجحت بہن لا الہ الا اللہ تو لا الہ الا اللہ کا پلڑا بھاری ہو جائے گا حضرت نوح علیہ السلام نے نوح علیہ السلام کی قوم بتوں کی عبادت میں لگ گئی پانچ بتوں کو پوجتی تھی اور ان کو سجدے کرتی تھی اللہ نے اس گمراہی سے نکالنے کا ارادہ فرمایا نوح علیہ السلام کی قوم پر احسان کرنے کا ارادہ فرمایا تو نوح علیہ السلام کو اس کلمہ توحید اور کلمہ معرفت اور لا الہ الا اللہ کی دعوت دے کر بھیجا اور نوح علیہ السلام نے 950 سال اپنی قوم کو اس کلمے کی طرف بلایا اور اللہ کے سامنے کارگزاری پیش کر رہے ہیں رب انی دعوت قومی لیلا ونہارا یہ دعوت اور انسانوں کو گمراہی سے نکالنا اور نبیوں کی ذمہ داری کتنی بڑی اور ایسی اہم کہ نوح علیہ السلام فرما رہے ہیں اے میرے رب میں نے اپنی قوم کو دن کو بھی پکارا اور رات کو بھی پکارا کیونکہ انسان کی سب سے بڑی ضرورت اس کے دلوں سے مخلوق کا یقین نکل کر اور بتوں کی عبادت کا یہ یقین نکل کر اللہ کے معبود ہونے کا یقین آ جائے یہ انسان کی سب سے پہلی اور سب سے بڑی ضرورت ہے اگر ایمان کا ذرہ انسان لے کر نہ گیا قیامت میں تو یہ انسان ہمیشہ ہمیشہ ہمیشہ کے لیے جہنم میں جلے گا ہمیشہ ہمیشہ کے لیے ربما یود الذین کفروا لو کانوا مسلمین کہ یہ کافر لوگ کہ جن کے دل میں اللہ کی ذات پر ایمان نہیں تھا یقین نہیں تھا ذرہ برابر ایمان نہیں تھا جب یہ دیکھیں گے کہ ایمان والوں کو جہنم سے نکال دیا گیا اور اب ہمیشہ کے لیے جنت میں داخل کر دیا گیا, وہ تو گناہوں کی سزا بھگتنے کے لیے اور نافرمانی کی سزا بھگتنے کے لیے جس کو اللہ نے نہیں بخشا جہنم میں گیا, پھر اب نکال دیا گیا تو وہ بار بار تمنا کریں گے, حسرت کریں گے, کاش ہم بھی ایمان کا ذرہ لے آتے. تفسیروں میں لکھا ہے کہ یہ کافر نافرمان مسلمانوں سے کہیں گے کہ تم تو دنیا میں کہتے تھے ہم مسلمان ہیں, ہم اللہ کو ماننے والے ہیں, اللہ کے دین پر چلنے والے ہیں, ہم تو جنت میں جائیں گے, آج تم کیوں ہمارے ساتھ آگ میں جل رہے ہو؟ تو مسلمان کہیں گے ہم اللہ پر ایمان والے تو تھے لیکن اللہ کے احکام کو توڑتے تھے, اللہ کے احکام کی نافرمانی کرتے تھے, ہم نے بڑے جرم کیے اور اللہ کی نافرمانی کی اس لیے جہنم میں جل رہے ہیں. لیکن اللہ کی ذات کو غیرت آئے گی ایمان والوں پر, فرشتوں کو فرما دیں گے کہ جس کے دل میں ذرہ برابر بھی ایمان ہو, ذرے کے برابر ایمان ہو, اور جس نے زندگی میں ایک دفعہ لا الہ الا اللہ کہا ہو اور جو مجھ سے ڈرا ہو, آج اس کو جہنم سے نکال دیا جائے. تو فرشتے ان کو جہنم سے نکالیں گے اور نکالیں گے تو اب کافر بار بار حسد کریں گے کاش کہ ہم بھی ایمان لے آتے. تو سب سے بڑی ضرورت انسان کی اور سب سے پہلی ضرورت اس کے دل میں اللہ کی ذات کا یقین آنا. تو نوح علیہ السلام اللہ کی بارگاہ میں عرض کر رہے ہیں, اے میرے رب, میں نے تو اپنی قوم کو دن کو بھی بلایا اور رات کو بھی بلایا, وَإِنِّي كُلَّمَا دَعَوْتُهُمْ لِتَغْفِرَ لَهُمْ جَعَلُوا أَصَابِعَهُمْ فِي آذَانِهِمْ وَاسْتَغْشَوْا ثِيَابَهُمْ وَأَصَرُّوا وَاسْتَكْبَرُوا اسْتِكْبَارًا. اب جن کو بلایا جا رہا ہے وہ اس بات کو سن رہے ہیں یا نہیں, لے رہے ہیں یا نہیں, اس کو داعی نہیں دیکھتا. اے میرے رب, جب بھی میں ان کے پاس آیا کہ ان کو تیری طرف بلاؤں, ایمان کی دولت ان کو دوں, تجھ سے ان کا جہاں تعلق بٹھاؤں, تو یہ اور تاکہ تو ان کی گناہوں کو مغفر فرما دیں, آپ ان کے گناہوں کو بخش دیں, تو یہ میرے آتے ہی بھاگ پڑتے ہیں. میں نے زور زور سے بلایا تو انہوں نے اپنے کانوں میں انگلیاں دے لی, میں نے سامنے سے آ کر دعوت دینے کی کوشش کی تو انہوں نے آنکھوں پر پردے ڈال دیے, اور اے اللہ چیخ چیخ کر بھی پکارا, وہ اسررت لہم اسرارا, اور ایک ایک کے پاس اس کے گھر اس کے الگ بیٹھ کر اس کو سمجھانے کی کوشش کی. اور یہ کوئی چند دن نہیں, یہ 950 سال تک نوح علیہ السلام نے دعوت دی. تو انسانوں کے صحیح رخ پہ آنے کا علاج جو اللہ نے مقرر فرمایا ہے وہ انبیاء کی محنت ہے اور لوگوں کو ایمان کی طرف بلانا ہے. پرنجا اللہ جل جلالہ امان والو মানুষের উপরে বহুতই এহসান করছেন এবং মানুষের যাতে সহি রাস্তার উপরে আসে এর জন্য আল্লাহ তাআলা বহুতই মেরে ভাই যাতে করে মানুষ যে সহি তরতিবের উপরে এসে যায় এর জন্য আল্লাহ তাআলা এক তরতিব কায়েম করছেন. ওটা হল আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে দুনিয়ার বুকে একের পর এক রং করেছিলেন, মানে হযরত আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে মানুষদেরকে আল্লাহ পাকের দিকে দাওয়াত দিচ্ছিলেন, আল্লাহ পাকের জাত ও সিফাতের উপরে, আল্লাহ পাকের বরত্ব আর মহত্বর দিকে, ওনারই আজমত আর কিবরিয়ার দিকে দাওয়াত দিচ্ছিলেন. বলে ওনারা আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতের মধ্যে বড়ই মেরে ভাই মহাব্বতের কথা ছিল, বড়ই মহাব্বতের সহিত বলে ওনারা দাওয়াত যে দিতেন তো দাওয়াতের মাঝে বলতেন, ইয়া কওমি, হে আমার কৌমের লোক, হে আমার বংশধর, হে আমার পরিচিত লোকজন, যারা নাকি আমারই ভাই ব্রাদার, আত্মীয় স্বজন. মানে মানুষ যখন নাকি বিপদে পড়ে তখন যেমন নাকি বলে, আরে ভাই আমার কেউ কোনো আত্মীয় স্বজন নাই, এরকম ভাবে নিজের কমকে ডাকতেছিলেন. বলে হযরত নূহ আলাইহিস সালাম প্রথম মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন যে দাওয়াত দিচ্ছিলেন আনুমানিক 950 বছর, বলে দাওয়াতের মধ্যে মকসদ একটাই, যাতে করে মানুষ কিনা আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে যায়, আল্লাহ পাকের হুকুমের উপরে উঠে যায়, আল্লাহ পাকের সাথে দিনের আস্থাকে গড়ে, আল্লাহ তাআলাই যে মেরে ভাই ওনার জিন্দগির মানুষের জিন্দগির সব সমস্যার সমাধান করতে পারে, বলে এই কথার আস্থার বিশ্বাস দিলের মাঝে নিয়ে আসার জন্য হযরত নূহ আলাইহিস সালাম দাওয়াত দিচ্ছিলেন. মানে মানুষের জিন্দগিতে দাওয়াত দেওয়ার জন্য মেরে ভাই মানুষের জিন্দগিতে সবচেয়ে বড় জিনিস যেটা, সবচেয়ে দামি জিনিস যেটা নিয়ে আসার, ওটা হল এই কালিমার উপরে পূর্ণ আস্থা আর বিশ্বাস. এই কথাই রাসূল মুকাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছিলেন, বলে আমি এবং আমার পূর্বে যত নবীরা আসছেন সবাই যেই জিনিসের দিকে দাওয়াত দিচ্ছেন এবং সবাই যেই সব সবচেয়ে দামি জিনিস যেটা নিয়ে আসছে ওটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ ব্যতীত কেউ পালনওয়ালা নাই, আল্লাহ ব্যতীত কেউ উপাসনার উপযোগী না, আল্লাহ ব্যতীত দিলের সম্পর্ক গড়ার মতো কেউ নাই, একমাত্র রাত যার সাথে দিলের সম্পর্ক করা যায়। বলেন যে মানুষ যখন নাকি এই কালিমার সাথে সম্পর্কিত হয়েছে যে আল্লাহ তারাই আমার মাহবুব, তখন তার জিন্দগির সবকিছু মেরে ভাই রস্তুর বুজুর্গ সহি রুখের উপরে আসে, সহি তত্ত্বের উপরে আসে, মানুষ নিজের জিন্দগির লক্ষ্য বস্তুকে বুঝতে পারছে। বলেন যে জমিন এবং আসমান, এবং আসমানের উপরে জমিনের নিচে, অর্থাৎ এক কথায় আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব যদি এক পাল্লা রাখা হয়, আর মেরে ভাই রস্তুর বুজুর্গ এই কালিমাকে এক পাল্লা রাখা হয়, তো এই কালিমাই সমস্ত মেরে ভাই দস্তুর বুজুর্গ দ্বিতীয় পাল্লায় যা রাখা হয়েছে, আসমান আর জমিন, আসমান আর জমিনের মধ্যে মা যা কিছু আছে, ফলে এই সব কিছুর উপরে এই কালিমার পাল্লাই ভারী হবে, এই কালিমার পাল্লাই অজনি হবে। ফলে হযরত নূহ আলাইহিস সালাম মেরে ভাই দস্তুর বুজুর্গ নিজের কৌমকে দাওয়াত দিচ্ছিলেন, ওনার কৌম কিনা ভূতের পূজা করতেছিল, উনি বলেন যে পাঁচটা ভূতের পূজা করতেছিল যাতে করে সমস্ত ভূত থেকে মানুষ মেরে ভাই রেহাই পায়, কারো উপাসনা না করে, কারো ইবাদতের মাঝে লিপ্ত না হয়, একমাত্র আল্লাহ পাকের ইবাদতের মাঝেই লিপ্ত হয়। এই জন্য উনি যে দাওয়াত দিচ্ছিলেন এই দাওয়াতের কথা আল্লাহ তারা নিজের কালামে পাকের মাঝে এরশাদ করছেন, বলে যে হ্যাঁ আল্লাহ আমি কিনা আমার কৌমকে দাওয়াত দিচ্ছিলাম লাইলান ওয়া নাহারা, দিন এবং রাত, কখনোই আমি কখনোই কোন মুহূর্ত দাওয়াতের ময়দান থেকে আমি নিজেকে বিরত রাখি নাই, সদা সর্বদা দাওয়াত দিচ্ছিলাম আল্লাহ পাকের বরাত দিকে, বলতেছিলাম হে মানুষ তোমরা আল্লাহ পাকের সাথে সম্পর্ক করো, তাহলে তোমাদের জিন্দগির সব সমস্যার সমাধান আল্লাহ তাআলা করে দিবেন। মানে যে উনি দাওয়াত দিচ্ছিলেন ঠিকই, কিন্তু ওনার দাওয়াত যতই যাচ্ছিল, ওনার দাওয়াত যতই বাড়তেছিল, মানুষের আল্লাহ পাক থেকে দূরে হওয়া এবং তাদের হৎকরিতা এবং তাদের মেরে ভাই বিরুদ্ধের চরণ এবং তাদের মন চাহি চলা এবং তারা নিজেদের বোধের উপরে যে জমছিল আবাদত করতেছিল তা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল। বলেন যে যখন বৃদ্ধি পাচ্ছিল তো হযরত নূহ আলাইহিস সালাম তাদের এই বিরুদ্ধচরণ এবং তাদের এই অমান্যতা এবং তাদের এই হত্যাচার ফলে ওনাদের মাঝে সামান্য থেকে সামান্য প্রভাব বিস্তার করে নাই। উনি বলেন যে মানুষের জিন্দগিতে সবচেয়ে বড় জরুরত হল নিজের দিলের ইয়াকিনকে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওকে দাওয়াতের মাধ্যমে নিজের দিলের ইয়াকিনকে সহি করা। মেরে ভাই দিলের ইয়াকিনকে সহি করা মানুষের জিন্দগিতে যত প্রয়োজন আছে সবচেয়ে বেশি প্রয়োজন। এই জন্যই তো যদি নাকি এই প্রয়োজন তো না হলো তাহলে মেরে ভাই মানব চিরস্থায়ী জাহান্নামের মধ্যে চলবে, চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আর যদি নাকি এই কালিমার ইয়াকিন এসে গেল বলে আল্লাহ তারা তাকে জাহান্নাম থেকে মুক্তি দান করে জান্নাতের মাঝে দাখিল করবেন, বলে যাতে করে সমস্ত মানুষ এই কালিমার উপর ইয়াকিন আনতে পারে। একজন্যই মেরে ভাই দস্তর বুজুর্গ এই মেহনত, উনি বলেন যে মেহনত যদি নাকি মেহনত হয় আর যদি নাকি মেরে ভাই কি হয় দাওয়াতের মেহনত চলে থাকে তো মানুষের দিনের মাঝে ইমান বৃদ্ধি পাবে। আর ইমান তো মেরে ভাই এত দামি জিনিস, উনি বলেন যে সামান্য থেকে সামান্য ইমানও যদি কেউ নিয়ে আসে অথবা আল্লাহ পাককে কখনো কোনো জায়গায় সে একটু ভয় করছে, মেরে ভাই কখনো জীবনে হয়তো বা মেরে ভাই একবার এই কালিমা দিলের বিশ্বাসের সহিত বলে নিছে সামান্য যেটাকে আরবিতে বলা হয় জাররা, বলে যদি অতটুকু ইমানও থাকে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি দিয়ে আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই জান্নাতে ঢুকাইবেন, আর তার জান্নাত যে আল্লাহ পাকই জানে কত সুন্দর হবে। উনি বলেন যে যখন নাকি মেরে ভাই এমন পরিস্থিতি হয়ে যাবে মানুষ যখন নাকি নাফরমানি করে আল্লাহ পাকের গুনাহের মাঝে লিপ্ত হয়, তো গুনাহের মাঝে লিপ্ত হওয়ার পরে তারা জাহান্নামে যাবে ঠিক, তো যখন জাহান্নামে গেল তো জাহান্নামে যাওয়ার ফলে জাহান্নামীরা বলবে আরে তোমরা না দুনিয়াতে মুসলমান বলতে, তোমরা না দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে, তোমরা না আল্লাহ পাকের বরাতের কথা বলতে, আল্লাহ পাকের ওয়াহদানিয়তের কথা বলতে, তো তোমরাও জাহান্নামে আমরাও জাহান্নামে, তো তোমাদের এই কালিমার দাম হলো কি? বলে এই কথা আল্লাহ পাকের গায়রতের মাঝে বড়ই মেরে ভাই দস্তর বুজুর্গ লাগবে, বলে আল্লাহ আমার হুকুম করবেন, বলে যে নাকি কখনো আমাকে ভয় করছে অথবা এই কালিমা পড়ছে, মেরে ভাই মুসলমান ছিল নামকে অস্তে মুসলমান, বলে তাহাকে জাহান্নামের আগুন থেকে বাহির করো। ওই দিন মেরে ভাই কাফের মসজিদরা কতই যে পস্তাবে, ওই পস্তানের কথা আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মাঝে উল্লেখ করছেন, রুবামা ইয়াবাদুল্লাযীনা কাফারু লাউ কানু মুসলিমিন, হায়রে যদি নাকি জীবনের পরে একবারও আমরা মুসলমান হইতাম, জীবনের পরে একবারও আমরা কালিমা পড়ে নিতাম, জীবনের তরে কোথাও আল্লাহ পাককে ভয় করে নিতাম, তাহলে আজ যেমন নাকি তাহারা জাহান্নামের আগুন থেকে নিষ্কৃতি পাইছে, বা আমরাও হয়তো বা জাহান্নামের আগুন থেকে নিশ্চিত ভাবে নিষ্কৃতি পাইতাম। মানে মানুষের জিন্দগির সবচেয়ে বড় একটি জরুর যেটা, ওই হল আল্লাহ পাকের সাথে আস্থাবান হওয়া, দিলের ইয়াকিনকে দিলের রোগকে সহি করা। মানে ভাই দোস্তর বুজুর্গ হযরত নূহ আলাইহিসসালামের কথা উনি উল্লেখ করেছিলেন যে হযরত নূহ আলাইহিসসালাম আল্লাহ পাকের বরকতের দিকে যে দাওয়াত দিছেন, উনি এই দাওয়াতের কথা আল্লাহ তাআলা নিজে উল্লেখ করছেন। বলে হে আল্লাহ, আমি যখনই তাদেরকে দাওয়াত দিচ্ছিলাম তাদের হট করে দেখি না বৃদ্ধি পাচ্ছিল, এমনকি তারা যখন নাকি আমার উপরে বিরুদ্ধচরণ করতে রইল, আমার উপরে তারা হট করতে রইল, তা আমি তাদেরকে গোপনে প্রকাশ্যে দিনে রাত্রে তাদের বাড়িতে বেরিয়ে গিয়ে দাওয়াত দিচ্ছিলাম, কিন্তু ইয়া আল্লাহ তারা আমি যে কি করব, তারা যে আমার কথা কোন শুনি না, আমার চেহারাও দেখতে রাজি না, আমার কথাও শুনতে রাজি না, তারা কিনা কানে আঙ্গুল দিয়ে দেয়, তারা কিনা মুখে কাপড় দিয়ে দেয়, আমার দিকে তাকাইতেই রাজি না। বলেন যে মানুষ যখন নাকি কি করতে থাকে, নাফর মানি বাড়তে থাকে, তো নাফর মানি বাড়লে দায়ী এতে প্রভাবিত হয় না, দায়ী তুমির ভাই দস্তুর বুজুর্গ নিজের কাজ চালাইতে থাকে, আর দায়ীর দাওয়াতের ফলে আল্লাহ তালা তার আসর দুনিয়ার মাঝে অবশ্যই রাখে। বলেন যে হযরত নূহ আলাইহিসসালাম 950 বছর দাওয়াত দিচ্ছেন, উনি বলেন যে ভাই সমস্ত নাফরমানি এবং সমস্ত মেরে ভাই দস্তুর বুজুর্গ কুফরি এবং আল্লাহ পাকের বিরুদ্ধ রচনা, তার একমাত্র এলাজ ওটা হলো যাতে করে মানুষ কিনা এই কালিমার দিকে দাওয়াত দেয়, এই কালিমার ইয়াকিন নিজের দিলের মাঝে নিয়ে আসে। এই কালিমার ইয়াকিন যখন আসবে আল্লাহ তাআলা তাকে সমস্ত বিরুদ্ধ রচনা থেকে নাফরমানি থেকে বিরত রাখে, আল্লাহ তাআলা তার জিন্দেগিকে সুন্দর করবেন এবং আল্লাহ তাআলা তাকে কামিয়াব করবেন। আল্লাহ তাআলা কি জাত, তো আরহামুর রাহিমিন, আর আল্লাহ করিম হ্যায়, করিম ও জো বগৈর মাঙ্গে দে, করিম ও জো বগৈর ইয়ানি দেনে মে ইবতিদা করে, আর আল্লাহ রহম করনে ওয়ালে। আল্লাহ তাআলা নে তো সারে ইনসানো কো কামিয়াব হামেশা হামেশা কে লিয়ে কামিয়াব করনে কে ওয়াস্তে পয়দা কিয়া, কি ইয়ে ইনসান ইস দুনিয়া মে এসি জিন্দেগি গুজারে জো আল্লাহ কো পছন্দ হো, আর দুনিয়া কি জিন্দেগি ভি ইসকি আফিয়াত ওয়ালি হো, আর আসল জিন্দেগি তো আখিরাত কি হ্যায়, কবি খতম না হোনে ওয়ালি জিন্দেগি, কবি খতম না হোনে ওয়ালি জিন্দেগি, উসমে ইয়ে ইনসান জাহান্নাম সে বচকর জন্নত মে জানে ওয়ালা বন জায়ে, তো উসকে লিয়ে কামিয়াবি কে ওয়াস্তে আল্লাহ নে সবকো বরাবর কামিয়াবি কে আসবাব দিয়ে, কামিয়াবি কে আসবাব মাল ও দৌলত, আর ইনসান কি জিসমানি তাকত নেহি বলকে কামিয়াবি কে আসবাব ঈমান হ্যায়, আর জিসম সে নিকলনে ওয়ালে আমাল। ইসিলিয়ে হাদিস মে আতা হ্যায় ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুওরিকুম, আল্লাহ তোমার শকলোকে নহীন দেখতে, কিন্তু শকল কা বানানা তোমারে ইখতিয়ার মে নহীন কি শকলোকে মজবুত ও খুবসুরত বানানে মে লাগ যাও, ওয়ালা ইয়ানজুরু ইলা আমওয়ালিকুম, আর না আল্লাহ তোমারে আমওয়াল আর আসবাব কো দেখতে, ইয়ে তো ইস পর কামিয়াবি কা দারো মাদার হ্যায় হি নহীন, ইয়ে তো দুনিয়া কা নিজাম চালানে কে লিয়ে কিসি কো বাদশাহ বানা দিয়া, কিসি কো যাহা মজদুর বানা দিয়া, কিসি কো মালদার বানা দিয়া, আর কিসি কো ফকির বানা দিয়া, ইয়ে ইন পর আমওয়াল পর কামিয়াবি কা দারো মাদার নহীন, দুনিয়া কা নিজাম চালানে কে লিয়ে আল্লাহ নে কম আর জাদা দিয়ে হ্যায়, আর ফির ইস মাল ও দৌলত কি আল্লাহ কে হ্যাঁ কোই হাসিয়াত নহীন, ইয়ে দুনিয়া আপনে তমাম খজানো সমেত, জেসে কি আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে ফরমায়া কি আল্লাহ কে হ্যাঁ মচ্ছর কে দো পরো মে সে এক পর কে বরাবর ভি নহীন, লাউ কানাতি দুনিয়া তাআদিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন লামা সাকা মিনহা কাফিরান শুরবাতামা, কি আগর ইয়ে দুনিয়া আল্লাহ কে হ্যাঁ মচ্ছর কে দো পরো মে সে এক পর কে বরাবর ভি হোতি, তো আল্লাহ আপনে না ফরমান আর না মাননে ওয়ালে কো এক ঘুট ভি পানি না পিলাতে। আল্লাহ কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরমায়া মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসল মা ইয়াজালু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম ফলিয়ানজুর বিমা ইয়ারজি, কি জব সে দুনিয়া পয়দা হুই ইসকে খাজানে ইসকি মুদ্দত আর জব খতম হোগি ইস সব কো লে লিয়া জায়ে, ইয়ে ইস দুনিয়া কি বকা আখিরাত কি হামেশা হামেশা ওয়ালি জিন্দেগি কে মুকাবলে মে এসে হি সমঝাই জা সকতি হ্যায়, জেসে তুম মে সে কোই সমুন্দর কে কিনারে বেঠকর আপনি উঙ্গলি কো রগো দে আর উঙ্গলি পর থোড়ি সি তরি আ জায়ে, তো ইস তরি কি ইস সমুন্দর কে মুকাবলে মে ক্যা হাসিয়াত হ্যায়, তো জব সে ইয়ে দুনিয়া বানি হ্যায় ইসকে সারে খাজানে আখিরাত কি জিন্দেগি উসকে খাজানে কে মুকাবলে মে কিতনি ভি হাসিয়াত নহীন রাখতে, কিউকি ইয়ে দোনো তো মহদুদ হ্যায় আর আখিরাত কি জিন্দেগি লা মহদুদ হ্যায়, মহদুদ কি গায়র মহদুদ সে কোই নিসবত হি নহীন হো সকতি, ইসলিয়ে ফরমাতে হ্যায় আল্লাহ তোমারি সুরতো কো নহীন দেখতে, আল্লাহ তোমারে মালো কো নহীন দেখতে, লেকিন জো কামিয়াবি কে আসবাব হ্যায় وہ اللہ نے سارے انسانوں کو برابر دیے, فقیر سے فقیر کے جس کے گھر میں ایک وقت کے لیے بھی کھانے کے لیے روٹی نہیں اور رہنے کے لیے کوئی گھر نہیں اور پہننے کے لیے کوئی جوتے نہیں, بڑی مشکل سے پڑے پرانے کپڑے اس کے جسم پر ہیں اور دنیا کا کوئی سبب نہیں, جی ہاں دنیا کا کوئی سبب نہیں, اس کو بھی اللہ نے ایک دل دیا ہے اور بادشاہ بلکہ وہ بادشاہ جو ساری دنیا کے ملکوں کا مالک بن جائے بادشاہ بن جائے اس کو بھی اللہ نے ایک دل دیا. اللہ دلوں کو دیکھتے ہیں اور اللہ تعالیٰ تمہارے جسم سے نکلنے والے اعمال کو دیکھتے ہیں. اللہ کے احکام جن اعضاء سے صادر ہوں اللہ نے وہ سب کو برابر دیے. یہ زبان کا بول, اللہ اکبر, ایمان کی حالت میں جب مسلمان سبحان اللہ بھی کہے تو یہ آل داود کی حکومت سے کہیں زیادہ افضل ہے. تسبیحت المؤمن خیر من ملک آل داود. یہ مسلمان ایمان کی حالت میں سبحان اللہ کہہ دے تو اللہ نے یہ زبان دی, اللہ نے یہ ہاتھ پاؤں دیے دیکھنے دیا, انسان کا اپنے ماں باپ کو محبت کی نظر سے دیکھنا اللہ نے اس میں کتنا اجر رکھا ہے, مسلمان کا اپنے مسلمان بھائی سے ملنے کے لیے جانا اللہ نے اس میں کتنا اجر رکھا. حدیث میں آتا ہے کہ بنی اسرائیل میں ایک شخص اس کے دل میں آیا کہ میں اپنے مسلمان بھائی سے ملنے کے لیے جاؤں اور وہ نکلا, تو اسلام کی اور اللہ کی بنیاد پر ملنا ایمان کی حالت میں مسلمان تھا یہ اللہ کو اتنا قیمتی ہے کہ اللہ نے اس کے راستے میں ایک فرشتے کو انسان کی شکل میں بٹھا دیا. اب یہ ملنے کے لیے جانے والا جب فرشتے کے سامنے سے گزرا تو انسان کی شکل میں تھا, اس نے پوچھا کہاں جا رہے ہو؟ کہا میں تو اپنے مسلمان بھائی سے ملنے جا رہا ہوں. کس لیے جا رہے ہو؟ کوئی قرضہ وصول کرنا ہے, کوئی اس کا حق ادا کرنا ہے یا کوئی اور بات ہے؟ کہ نہیں میں صرف اللہ کے لیے ملنے جا رہا ہوں, وہ میرا مسلمان بھائی ہے. تو مسلمان کا یہ چند قدم اٹھا دینا تو فرشتے نے کیا کہا کہ خوشخبری سن لو تو بتا کہ اس چند قدم اٹھانے جو اللہ کی نسبت پر تم نے اٹھائے اس اٹھانے کی وجہ سے تو پاکیزہ ہو گیا. وطاب ممشاک, تیرا یہ چلنا اللہ کے نزدیک بہت پاکیزہ ہو گیا اور چند قدم کے اٹھانے کی وجہ سے وتبوأت فی الجنت منزلا, کہ اللہ نے تمہیں جنت کا ایک مقام اور ایک ٹھکانہ تمہیں عطا کر دیا. تو اللہ جو کامیابی کے جو اسباب ہیں وہ اللہ نے سب انسانوں کو برابر دیے, اور کامیابی کے اسباب دل میں اللہ کی ذات کا یقین آنا اور جسم سے اللہ کے حکم کے مطابق دین کے مطابق احکام کا صادر ہونا. اسی لیے تمام انبیاء کرام نے سب سے پہلے انسانوں کے دلوں پر محنت کی. انبیاء کرام کی محنت میں بنیادی چیز دعوت ہے, اللہ کا تعارف کرانا ہے, لا الہ الا اللہ کی طرف بلانا ہے, اور پھر جو جو ایمان دل میں آتا تھا اللہ کی محبت, جتنا ایمان آتا چلا جائے گا اتنی ہی اللہ کی محبت انسان کے دل میں آتی چلی جائے گی, اور جو جو اللہ کی محبت اور اللہ کی عظمت آتی چلی جائے گی انسان کے دل میں طلب کہ وہ چاہتا کیا ہے. انسان کی فطرت میں ہے کہ جس کو یہ بڑا سمجھتا ہے اور جس کے ہاتھ میں کچھ ہونے کو سمجھتا ہے تو اس کی خواہش, اس کو کون سی چیز پسند ہے, یہ کیا چاہتا ہے. تو ایمان کے بقدر طلب آتی ہے اور پھر اللہ ان کی طلب کے بقدر احکام اتارتے تھے اور احکام پر جو لوگ چلتے تھے اللہ ان کو کامیاب کرتے تھے. اسی لیے حدیث شریف میں ہے, صحابہ کرام فرماتے ہیں, تعلمنا الایمان ثم تعلمنا القرآن فازددنا به ایمانا, کہ سب سے پہلے ہم نے ایمان کو سیکھا, اب ایمان آیا تو پھر اللہ وہ ہمارے خالق اور مالک وہی سب کچھ وہ ارحم الراحمین ہے, پھر ہم نے یہ قرآن کو سیکھا کہ اللہ نے قرآن میں کیا احکام دیے, پھر ایمان کی حالت میں جب انسان اللہ کے احکام کو مانتا ہے تو اس سے اور زیادہ اس کا ایمان بڑھتا ہے. اس لیے انبیاء کرام کی محنت میں سب سے پہلے ایمان. تو کامیابی کے اسباب دل ہیں اور کامیابی کے اسباب یہ اعضاء و جوارح ہیں. دل میں اللہ کی ذات کا یقین آنا اور اعضاء سے جا اللہ کے احکام کے مطابق اللہ کی مرضی کے مطابق احکام کا اور اعمال کا صادر ہونا. اسی لیے سب نبیوں نے اسی کی طرف بلایا. حضرت تو نوح علیہ السلام نے 950 سال دعوت دی اور 950 سال کے بعد حجت پوری ہو گئی, اللہ نے عذاب بھیجا, حکم فرمایا نوح علیہ السلام کو کہ اے نوح تم کشتی بناؤ, ہمارا عذاب آیا کشتی بنائی, لوگ اس پر بھی جو ہے مذاق اڑاتے تھے اور دیکھا کہ تمہاری بات سمجھ میں آنے والی نہیں, بلا ریت سارا میں اور بلا خشکی پر بھی کوئی جہاں کشتی چلتی ہے, لیکن یہ اللہ کے امر سے بنا رہے تھے نوح علیہ السلام. اور فرمایا کہ جب تندور سے بھی پانی ابلنے لگے, آسمانوں سے بھی پانی برسے, تو ایمان والوں کو اس کشتی میں بٹھاؤ. نوح علیہ جب আসমানো সে পানি বরসা আর জমিন সে পানি উবলা হত্যা কে তন্নুর জিসমে আগ জলাই যাতি হ্যাঁ রোটি পকাই যাতি হুসে পানি উবলনে লগা দোনো আলাম ঈমান বালোকে কশ্তি মে সবার কিয়া আল্লাহ কাজ ফেসলা আগে কি দুনিয়া মে ঈমান বালোকে আলাবা আব কই বচ নই সকতা আব হজত পুরি হোগি আব নূহ আলাইহিস্সালাম কশ্তি মে সবার হ্যাঁ আশি সে কুছ জাদা 950 সাল কি মুসলসল মেহনত কি ওজা সে 950 সাল কি মুসলসল দাওয়াত আর মেহনত কে বাদ 80 সে কুছ জাদা আদমি ঈমান লায় তো উনকো সবার কিয়া আতা হ্যায় কি নূহ আলাইহিস্সালাম কি দো বিবিয়া থি এক ঈমান ওয়ালি ও তো বচ গই আর এক নূহ আলাইহিস্সালাম কি বিবি হতে ঈমান নি লাই আল্লাহ নে উনকো নাকাম লোগো মে সে কর দিয়া আর নূহ আলাইহিস্সালাম কি চার বেটে উনমে সে এক বেটা নাফরমান জব কশ্তি মে বিঠা রহে থে কশ্তি চল রহি থি তো ও পার কে দামে মে খড়া হুয়া থা বুলায়া ইয়া বুনাইয়া ইরকাম মানা এ মেরে প্যারে বেটে আ যাও আজ বচনা চাহতে হো তো মেরি কশ্তি মে সওয়ার হো যাও উসনে ক্যা কাহা কি আব্বা জান কেসে বাত কর রহে হো কশ্তি ইয়ে পানি জো জো জো উবল রহা হ্যায় আর উঁচা হো রহা হ্যায় ইয়ে ইতনা উঁচা পাহাড় মে তো পাহাড় পে চড় যাউঙ্গা আর পাহাড় মুঝে বচা লেগা নূহ আলাইহিস্সালাম নে কাহা বেটা আজ আল্লাহ কে আমর সে আল্লাহ কে আলাওয়া আর কোই বচানে ওয়ালা নাহি লা আসমান ইয়ামা মিন আমরিল্লাহ ইল্লা হু আল্লাহ ফরমাতে হ্যায় কি জব ও নাহি মানা হালাকে নূহ আলাইহিস্সালাম কা সগা বেটা থা ফহালা বাইনহুম আল মাউত এক মৌজ উঠি বাপ আর বেটে কে দরমিয়ান হাইল হুই আর ও মৌজ উস নাফরমান বেটে কো আপনে আন্দর লেকর উসকো গর্ক কর দিয়া আর হালাক হো নূহ আলাইহিস্সালাম চিখে এ আল্লাহ তেরা তো ইয়ে ওয়াদা থা কি তেরে আহল কো মে হালাক নাহি করুঙ্গা ইয়ে তো মেরা বেটা থা এ নূহ আলাইহিস্সালাম জিসকে আমাল ঠিক নাহি জিসনে তেরি দাওয়াত নাহি মানি জিসনে মেরে ঈমান ওয়ালে কলমে কো ও কলমা জিসকি তরফ তুনে বুলায়া উসকো কবুল নাহি কিয়া ও তেরে আহল মে সে নাহি তেরে আহল ও হ্যায় জো ঈমান আর আমাল ওয়ালো ইসিলিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনি বেটি হযরত ফাতিমা সে ফরমায়া ফাতিমা মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নসবুহু কি জিসকা আমল উসকো পিছে কর দে উসকা নসব উঁচা নসব ওয়ালা হোনা উসকো আগে নাহি করেগা তো ইসলিয়ে ভাই কামিয়াবি কা আসবাব ঈমান আর আমাল হ্যায় আর আম্বিয়া কিরাম ইসকি দাওয়াত লেকর আয়ে আর পহলে ঈমান কি তরফ বুলায়া ফির আল্লাহ কে আহকাম আপনি উম্মত কো সিখলায়ে জো লোগ ঈমান লায়ে চাহে ও থোড়ি তাদাদ মে থে আল্লাহ নে উনকো দুনিয়া মে ভি কামিয়াব কিয়া আর আনে ওয়ালে আযাবো সে বাচায়া কহতে হ্যায় কওমে আদ বড়ি তাকতওয়ার কওম থি আল্লাহ নে উনকো তাকত দি আর আল্লাহ নে ইনসান কো সমঝ দি কি ও পহচানে কি ইয়ে তাকত জিস জাত নে দি হ্যায় ও মুঝসে জ্যাদা তাকত ওয়ালা হ্যায় জিসনে মুঝে পেদা কিয়া হ্যায় ও মেরা রব হ্যায় লেকিন ইনসান কে আন্দর নফস আর ইয়ে শয়তান ধোকা দেনে ওয়ালা আর চারো তরফ ফেলে হুয়ে আসবাব ইসকি ওজহ সে ইনসান গুমরাহ মে পড় জাতা ইয়া আইয়ুহান নাস ইন্না ওয়াদাল্লাহি হক ফালা তাগুররানকুম আল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররানকুম বিল্লাহিল গুরুর এ দুনিয়া ভর কে ইনসানো আল্লাহ কে ওয়াদে সচ্চে হ্যায় কি মৌত কে বাদ আল্লাহ কা ওয়াদা তুমে উঠায়া জায়েগা আর তুমারে আমাল কা হিসাব কিয়া জায়েগা আর মিজান কো কায়েম কিয়া জায়েগা আল্লাহ কা দরবার লাগেগা আর ইয়ে জিন্দগি আল্লাহ নে আমানত দি হ্যায় ইয়ে জিন্দগি তুম খুদ লেকর নাহি আয়ে না তুমারে মা বাপ নে দিও তুমারে মা বাপ কো কিসনে পেদা কিয়া পহলে ইনসান কো কিসনে পেদা কিয়া ইন্না ওয়াদ আল্লাহ হক আল্লাহ কা ওয়াদা সচ্চা হ্যায় ইস জিন্দগি কা হিসাব হোগা হাদিস মে আতা হ্যায় মা মিনকুম মিন আহাদিন ইল্লা সায়ুকাল্লিমুহু রাব্বুহু লাইসা বাইনহু ওয়া বাইনহু তারজুমান কি হার এক সে এক এক সে আল্লাহ বুলায়েঙ্গে আর বীচ মে তারজুমান কা ওয়াস্তা বানায়ে বগৈর পুছেঙ্গে এ মেরে বন্দে ইনসান বানায়া থা আর নেমতে তুঝে আতা কি থি বতাও উন নেমতো কে বদলে মে মেরে লিয়ে ক্যা লেকর আয়ে লা তাযালু কদমা আবদিন হাত্তা ইউসআলা আন আরবাআ কি কিসি ইনসান কে কদম মেদানে কিয়ামত সে হিল নাহি সকতে জব তক কে চার চিজো কে বারে মে সওয়াল না কিয়া যায় আন উমরিহি উসকি উমর কে বারে মে ইয়ে উমর আল্লাহ কি আমানত হ্যায় আর ইস জিন্দগি কে সাঁস চলনে কে লিয়ে আল্লাহ নে কিতনি মখলুকাত কো তাবে কিয়া হুয়া আর আল্লাহ জিস ইনসান কে জিসম কে আন্দর আপনি কুদরত সে কিতনে নিজাম চলা রহে হ্যায় আর আল্লাহ জিসম সে বাহার কিতনে নিজামো কো আল্লাহ নে মুসাখর কিয়া হুয়া ইস ইনসান কে লিয়ে আল্লাহ হাওয়া হি কো রোক লে তো ইস সাত আরব ইনসান চন্দ মিনটো মে যে হ্যায় সাঁস ঘুট কর মর যায় আল্লাহ জমিন কো জোর সে হরকত দে দে জমিনে ফট যায় তো ইনসান উসকে আন্দর দব যা ঘুস যা ধস কর হালাক হো যায় اللہ سورج کو روک لیں اس کی گرمی سے مر جائیں, اللہ پانی کو نیچے اتار دیں. یہ تو انسان کو اللہ نے انسان کو اختیار دیا تو اس کا دھوکہ لگ گیا. اے انسانوں, اللہ کا وعدہ سچا ہے, ہاں, کہ تمہیں دوبارہ اٹھایا جائے گا, تمہارا حساب کتاب ہوگا. یہ زندگی اللہ نے مقصد کے لیے دیے. فلا تغرنکم الحیات الدنیا, یہ دنیا کی زندگی اور اسباب سے ہوتا ہوا نظر آنا یہ تمہیں دھوکے میں نہ ڈال دے. ولا یغرنکم باللہ الغرور, اور یہ سب سے بڑا دھوکے باز شیطان, جس نے آدم علیہ السلام کو دھوکہ دیا اور جس نے اللہ سے اللہ کے سامنے اکڑا اور زندگی لے کر کہ میں انسانوں کو گمراہ کروں گا, یہ تمہیں دھوکے میں نہ ڈال دے. تو بھائی اس لیے اس دھوکے سے نکالنے کے لیے حضرات انبیاء کرام انہوں نے جو ہے وہ دعوت لے کر آئے. تو قوم عاد بڑی طاقتور قوم تھی, تو بجائے اس طاقت کی وجہ سے اللہ کی طرف متوجہ ہونے کے انہوں نے ایک نعرہ لگایا, من اشد منا قوا, بتاؤ ہم سے زیادہ طاقتور کون ہے, یعنی ہم سب کچھ ہیں. اللہ نے ان کے اس تکبر والے نعرے پر ان کو ایک دم نہیں پکڑا, بلکہ اللہ ارحم الراحمین ہے, اللہ حلیم ہے. تو اللہ نے نبی بھیجے ہود علیہ السلام, اور ہود علیہ السلام نے ایک بہت آسان اور بڑی سمجھ میں آنے والی بات, اے میری قوم تم اپنی طاقت میں اتنے دھوکے میں آ گئے کہ نعرہ لگا رہے ہو من اشد منا قوا. اللہ نے فرمایا, کیا تم نے وہ ذات جس نے تمہیں پیدا کیا ہے کیا تمہاری سمجھے یہ نہیں بتاتی کہ وہ تم سے زیادہ طاقتور ہے؟ اور انسان تو اپنے جسم کے اعتبار سے چھوٹا, جس اللہ نے زمین کو پیدا کیا, جس اللہ نے آسمان کو پیدا کیا, جس اللہ نے سورج اور چاند کو پیدا کیا, ان سیاروں کو پیدا کیا, وہ اللہ کتنا طاقتور ہے. تو نوح ہود علیہ السلام نے برسوں ان کو دعوت دی, لیکن چند لوگ ایمان لائے اور باقی لوگ اپنے اس گمراہی کی وجہ سے, سرکشی کی وجہ سے اور دنیا کے نشے کی وجہ سے وہ مست رہے اور ہود علیہ السلام کی مخالفت کرتے رہے. اللہ نے ہوا کو ان کے لیے عذاب بنا کر بھیجا, ریحن سرسرن عاتیہ سخرہا علیہم سبع لیال و ثمانیہ ایام. اللہ نے فرمایا کہ جب ہود علیہ السلام نے دعوت دے دی اور قوم نہ مانی تو ہم نے ہوا کو, سرکش ہوا کو بھیج دیا, ایسی ہوا جو بہت ٹھنڈی لیکن بارش کوئی نہیں. اور اس ہوا نے کیا کیا کہ وہ لوگ جن کے بڑے بڑے جسم تو ان کے رہنے کے لیے گھر بھی بڑے بڑے, جب ہوا تیز چلی وہ گھروں میں گھسے, ہوا نے ان کو گھروں سے نکالا اور فضاؤں میں ان کو ایسے اڑایا جیسے تنکے اڑتے, اور پھر ہوا نے زمین پر سر کے بل ان کو پٹخا اور ان کے گردنوں کو توڑا, اور سات راتیں آٹھ دن وہ ہوا چلتی رہی. تفسیر میں آتا ہے کہ ہود تو بہت بڑا علاقہ تھا اور بہت جو ہے آبادی تھی, تو ہود علیہ السلام اور ایمان والے کہتے وہ انہی فضاؤں میں تھے, لیکن اللہ کا حکم تھا کہ نافرمانوں کو تو اڑاؤ اور زمینوں پر پٹک کر مارو, لیکن فرما برداروں کو کچھ نہ کہو. تو ہود علیہ السلام اور ایمان والوں کے پاس سے جب ہوا گزرتی تو ایسی ہی نرم اور ایسی ہی فائدے والی جس سے ان کو فائدہ اور راحت پہنچے, اور جو نافرمانوں کے پاس سے گزرتی غصے میں تھی, سرکش تھی, تو ان کو فضاؤں میں اڑا کر زمین پر مارا. سات دن آٹھ راتیں, سبع لیال و ثمانیہ ایام, سات راتیں اور آٹھ دن چلی. جب ہوا رکی تو وہ ان کے جو لاشے پڑے ہوئے تھے ایسے تھے جیسے کہ گھنے باغات کھجوروں کے درخت آپس میں الجھے ہوئے پڑے. تو ایسے اللہ نے ان کو ہلاک کیا, ایسے اللہ نے 124,000 انبیاء بھیجے, اور سب سے آخر میں سارے نبیوں کے سردار حضرت محمد صلی اللہ علیہ وسلم کو اللہ نے اپنا رسول اور نبی بنا کر اور پیغام دے کر ساری انسانیت کی طرف بھیجا. বন্দা জানে না তার জিন্দিগিতে কি কি প্রয়োজন, তার জিন্দিগিতে কোন কোন জিনিস তার উপকারী, কোন কোন জিনিস তার অপকারী সে জানে না, কিন্তু আল্লাহ তাআলা চাওয়া ব্যতীত বরঞ্চ মেরে ভাই বলে আল্লাহ তাআলা দেওয়ার মাঝে প্রথম করেন, তিনি হলেন মুদিয়ার ন্যাম, বলে প্রথম দেওয়া শুরু করেন তিনি, বলে বন্দার চাইবে কি, বন্দার দুনিয়াতে আসার আগেই বন্দার যা প্রয়োজন সব আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়াদুহু একদম রেডি করে রাখছেন, তৈরি করে রাখছেন, বলে বন্দার কামিয়াবির আসবাব বান্দা কিভাবে কামিয়াব হবে, মানুষ কিভাবে কামিয়াব হবে, বলে সে তো জানে না তার কামিয়াবের আসবাব কি। বলে আল্লাহ তাআলা মেহরবানি করে হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালামদেরকে যেমন প্রেরণ করছেন, বলে ওনাদের সাথে আল্লাহ তাআলা দ্বীনকেও প্রেরণ করছেন। বলে মানুষের জিন্দগিতে যখন দ্বীন আসবে তো দ্বীনের মাধ্যমে সে বান্দা কামিয়াব হবে। আর কামিয়াবির আসবাব কি, বলে কামিয়াবি হওয়ার জন্য দ্বীন দরকার, দ্বীনের মধ্যে মেরে ভাই মানার জন্য তার মধ্যে দিল দরকার আর তার অঙ্গ প্রত্যঙ্গ দরকার। বলে আল্লাহ আজলে জালালুহু মানওয়ালুহু, মানুষের কামিয়াবির জন্য না তার কোন বাহ্যিক চেহারাকে দেখেন না তার স্বরূপকে দেখেন। উনি বলেন যে চেহারা এবং স্বরূপ বানানোর ব্যাপারে তো মানুষের কোনো দখলই নাই, আল্লাহ তারা মানুষকে এমন জায়গায় বানান যেখানে কিনা কোনো মানুষ তার নিজের হাত নিজের শক্তি অথবা নিজের মেধাকে ওইখানে পৌঁছাইতেই পারবে না। কিন্তু হ্যাঁ, আল্লাহ তারা মানুষকে যাকে যেমন চাইছেন তেমন তাকে বানাইছেন। বলে এই জন্য আল্লাহ তারা মানুষের বাহ্যিক চেহারা স্বরূপকে তো তিনি দেখেনই না, না মানুষকে মেরে ভাই মানুষের মাল মালকে দেখেন। বলে মালও আল্লাহ তারা কাউকে কম দিচ্ছেন কাউকে বেশি দিচ্ছেন, কম দেওয়া আর বেশি দেওয়া অথবা কাউকে দেনই নাই। বলে এই যে কম দেওয়া বেশি দেওয়া অথবা আল্লাহ তারা দেন নাই কেন, বলে দুনিয়ার নিজামকে ঠিক রাখার জন্য, এটা আল্লাহ পাকের এক কুদরতি নিজাম। বলে ওই নিজাম আল্লাহ তারা যেহেতু কম দিচ্ছেন বেশি দিচ্ছেন এখানে মানুষের যেহেতু কোনো দখলই নাই, বিদায় এই জিনিসের সাথে মানুষের কোনো কামিয়াবির সম্পর্ক বিলকুল নাই। বলে মানুষের কামিয়াবির সম্পর্ক কি, বলে মানুষের কামিয়াবির সম্পর্ক হলো মেরে ভাই দোস্তর বুজুর্গ দিন, আর এর জন্য দরকার মানুষের দিল, এর জন্য দরকার মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। উনি বলেন যে ভাই মানুষের দুনিয়ার সাথে তার কোনো কামিয়াবির তো সম্পর্ক নাই। উনি বলেন যে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার সম্পর্ক যদি আল্লাহ পাকের কাছে সামান্য থেকে সামান্য হইত, হাদিসের মধ্যে আছে যে দুনিয়ার নাম যদি আল্লাহ পাকের কাছে একটা মশার পরের বরাবর হইত, আল্লাহ তারা কোন কাফিরকে এক ঢোক পানি পান করার তো সুযোগ এবং তৌফিক দিতেন না। তিনি মেরে ভাই দোস্তর বুজুর্গ দুনিয়াকে দুনিয়ার কোন দামি নেই আল্লাহ পাকের কাছে। মানে যেহেতু দুনিয়ার কোন দামি নাই সেই জন্য আল্লাহ তারা দুনিয়ার জিন্দিগির মেরে ভাই সাজাইছেন তিনি যেমন চাইছেন। বলে এই দুনিয়ার আসবাবের সাথে মানুষের কামিয়াবির কোন সম্পর্ক নাই। উনি বলেন যে দুনিয়ার জিন্দগি তো বড় ছোট জিন্দগি, এইখানে কামিয়াব হওয়ার না হয় কি, আসল জিন্দগি তো হলো ভাই মৃত্যুর পরের জিন্দগি, যেটা নাকি যে জিন্দগির শুরু আছে, যে জিন্দগির শুরু আছে শেষ নাই। উনি হাদিস উল্লেখ করে বলেন যে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আনসার করছেন, বলে দুনিয়া এবং আখেরাতের উদাহরণ কেমন, বলে দুনিয়া এবং আখেরাতের উদাহরণ হলো যেমন কিনা কোন একজন লোক সমুদ্রের পারে নিজের আঙ্গুল সমুদ্রে রাখলো, ফলে সমুদ্রে রাখার ফলে সমুদ্র থেকে সামান্য একটা পানি তো আসলো ঠিকই তার আঙ্গুলে, বলে এই যে সামান্য একটু পানি আসলো এই পানিটা হলো দুনিয়ার জিন্দগি, আর আখেরাতের জিন্দগি হলো এই যে মহা সমুদ্র রয়ে গেছে ওই মহা সমুদ্র হলো তার সামনে আখেরাতের জিন্দগি। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন যে দুনিয়াতে দুনিয়া নিজেই হলো সীমাবদ্ধ আর আখেরাত হলো গাইরে মাহদুদ, যেটা কোনো সীমা নাই শেষ নাই, শুরু আছে তো শেষ নাই। বলেন যে আখেরাতে মেরে ভাই কামিয়াব হওয়ার জন্য আল্লাহ তাআলা তার মালকে দেখেন না, তার চেহারা স্বরূপকে দেখেন না, তিনি দেখেন মানুষের জিন্দগিতে দিন আসছে কিনা। আর দিন নিয়ে আসার জন্য মেরে ভাই আল্লাহ তাআলা মানুষকে দিল দিচ্ছেন আর মানুষের অঙ্গ প্রত্যঙ্গ দিচ্ছেন। উনি বলেন যে একদম গরিব থেকে গরিব ফকির থেকে ফকির যার মেরে ভাই দুনিয়াতে কিচ্ছুই নাই, মানে তাকেও আল্লাহ তাআলা একটা দিল দিচ্ছেন ঠিকই, তার মধ্যে একটা দিল রয়ে গেছে। বলেন যে একজন বাদশাহ থেকে বাদশাহ এমন হয় না যে একজন বাদশাহ হয়েছে সমস্ত দুনিয়ার বাদশাহ, বিদায় তার মধ্যে দুই তিনটা দিল অথবা মেরে ভাই অনেকগুলো দিল, না না না তার মধ্যে একটাই দিল। গরিবের মধ্যে যেমন এক দিল বাদশার মধ্যে একই দিল, বলে কামিয়াব হওয়ার জন্য আল্লাহ তাআলা মানুষের দিচ্ছেন দিল আর দিচ্ছেন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। বলে দিলের মধ্যে রাখতে হবে ইমানকে, অঙ্গ প্রত্যঙ্গকে মেরে ভাই ইমানের সাথে সুসজ্জিত করতে হবে। উনি বলেন এমনি ভাবে অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা যেমন ধনীকে দান করছেন গরিবকেও দান করছেন, এখানে দুনিয়ার গরিবের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নাই, বরঞ্চ সবাইকে আল্লাহ তাহলে এক সময়ই দান এক সমানেই দান করছেন। উনি বলেন যে ভাই আল্লাহ পাকের কাছে দান হলো আমালের, এই জন্যই বলেন বন্দার এক সুবহানাল্লাহর দান বলে আন দাউদের রাজত্ব চেয়ে অনেক বেশি। মেরে ভাই বস্ত্র বুজুর্গ এই জন্য দান হলো আমালের, দান হলো মেরে ভাই ওই ইমানের। বলেন যে ইমান আমাল বানানোর জন্যই আল্লাহ জেনে জেরার হো আম্মান আমাল হো হযরত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাম দিকে প্রেরণ করছেন। বলেন যে আল্লাহ জন্য বেনার রহমান আমালহু, দুনিয়াতে মেরে ভাই মানুষ আসার জন্য যেমন কিনা পিতা মাতার ব্যবস্থা করছেন, আল্লাহ তালা মানুষের দিলের মধ্যে যাতে ইমানের মেহনত আসে, ইমান আসে, এই জন্য আল্লাহ তালা হজরত আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালামদেরকে প্রেরণ করছেন। বলে হ্যাঁ মেরে ভাই, আম্বিয়াদের কথা অনুযায়ী যদি নাকি সে পিতা মাতার দিকে দেখে, তো তার এই দেখাটাও ইবাদত। আর দেখার জন্য যেমন বাদশাহ ফকির গরিব সবারই চোখ দরকার, মেরে ভাই দুনিয়াতে যেমন বাদশাহের বাপ আছে, ফকিরেরও বাপ রয়ে গেছে, ফকিরেরও মা রয়ে গেছে। মানে যেই কিনা আল্লাহ পাকের মেরে ভাই দস্তুর বুজুর্গ ওই দিন অনুযায়ী পিতা মাতার দিকে তাকাবে, পরে তার জিন্দগি আলোকিত হবে, সে আল্লাহ পাকের কাছে প্রশংসিত হবে, আল্লাহ পাকের কাছ থেকে বিনিময় পাবে। উনি বলেন যে একজন মুসলমানের সাথে মোলাকাত করা, মানে ইমান এবং আমাল মেরে ভাই দস্তুর বুজুর্গ কত সহজ, মানে একজন মুসলমানের সাথে যদি দেখা করতে যায় তো এই তার দেখা করাটা আল্লাহ পাকের কাছে প্রশংসনীয়, আল্লাহ পাকের কাছ থেকে সে মাপ পাবে। বলেন যে উনি বলেন যে ভাই, আগের জমানার মেরে ভাই মুসলমান, এক মুসলমান রওনা দিছে, পরে যখন ভাইকে রওনা দিছে কোথায়, বলে আরেকজন মুসলমান ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করে যাবে, রাস্তায় ফেরেশতা দাঁড়ায় গেছে, ফেরেশতা দাঁড়ায় কি বলতেছেন, বলে ভাই কোথায় যাচ্ছেন, বলে ভাই আমার মুসলমান ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে যাব, আল্লাহ পাকের জন্য দিন নিজের জিন্দগিতে আসে, ওনার জিন্দগিতে আসে, একটা মহা উদ্দেশ্যকে সামনে রেখে আমি যাচ্ছি। তো তিনি বলেন যে ফেরেশতা জিজ্ঞেস করছেন, আচ্ছা আপনি কি তার কাছে কোনো টাকা পয়সা পাবেন কি, তার সাথে আপনার টাকা পয়সার লেনদেন রয়ে গেছে, অথবা অন্য কোন হক রয়ে গেছে যে হকগুলোকে পাওয়ার জন্য অথবা হকগুলো অর্জন করার জন্য যাচ্ছেন? বলতেছেন না না না, আমি কোনো হকের জন্য যাচ্ছি না, আমার কোনো টাকা পয়সার জন্য না, এক কথায় দুনিয়াতে কোনো হাজতে আমি যাচ্ছি না, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টির জন্যই যাচ্ছি। তো ফেরেশতা বলতেছে, শোনেন শোনেন, আমি কোনো মানুষ না, আমি হলাম আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করছেন এই কথা আপনাকে জানাই দেওয়ার জন্য যে আল্লাহ তাআলা আপনার এই কদম দেওয়ার ফলে আপনাকে আল্লাহ কত পছন্দ করেন। উনি হাদিসের আলফাজ উল্লেখ করেন যে কাতিবটা, বলে আপনি কিনা বড় ধন্য হয়ে গেছেন, আপনি কিনা বড় ভালো হয়ে গেছেন, আপনি কিনা আল্লাহ আপনাদের কাছে বড় মর্যাদাশীল হয়ে গেছেন, কেন আপনি যে আপনার ভাইয়ের সাথে দেখা সাক্ষাৎ করতে রওনা দিচ্ছেন, এমনি ভাবে আপনার চলাও বড় মোবারক, আপনি যেমন ধন্য আপনার চলাটাও ধন্য, ঠিক তদ্রূপ ভাবে আপনার জন্য আল্লাহ তাআলা জান্নাতে এক মঞ্জিল, এক মেরে ভাই মাকাম, জান্নাতে এক বালাখানা, জান্নাতে আপনার জন্য ঠিকানা আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। মানে মুসলমান ভাইয়ের জন্য দেখা সাক্ষাৎ করতে যাচ্ছে ইমান আর আমলের আলোতে, আল্লাহ তাআলা তার জিন্দগির দাম কেমন দিচ্ছেন। উনি ওই যে আগে বলতেছিলেন যে আল্লাহ তাআলা মানুষের বাহ্যিক চেহারাকে দেখেন না, মানুষের মেরে ভাই মাল দৌলতকে দেখেন না, তিনি তো দেখেন মানুষের ইমানকে, দিলকে, আমালকে। মানে এই আমলগুলো বহুতই সহজ, এই আমলগুলো মেরে ভাই কত সহজ করে দিচ্ছেন। বলে কামিয়াবির আসবাব মেরে ভাই দস্তুর বুজুর্গ দুনিয়ার কোন সামগ্রী না, কামিয়াবির আসবাব হল মানুষের দিলকে ইমানের আলোতে আলোকিত করা, মানুষের অঙ্গ প্রত্যঙ্গকে ওই ইমানের সাজে আল্লাহ পাকের হুকুম আহকাম দ্বারা সুসজ্জিত করা। বলেন যে এই জন্যই সমস্ত নবীরা মানুষের ময়দানে এসে মানুষের দিলের উপর মেহনত করছেন, কারণ মানুষের দিলের মেরে ভাই দস্তুর বুজুর্গ দখল হয়ে গেছে অঙ্গ প্রত্যঙ্গের, দিল যেদিকে ফিরবে অঙ্গ প্রত্যঙ্গ ওইদিকেই ফিরবে, দিল যদি সহি তরিকায় চলে অঙ্গ প্রত্যঙ্গ সহি তরিকায় চলবে, দিল যদি মেরে ভাই দস্তুর বুজুর্গ খারাপ হয়ে যায় তাহলে অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবেই খারাপ লাগে পরিচালিত হবে। এই জন্য বলেন যে দিনের মধ্যে যদি ইমান আসে তো ইমানের মেরে ভাই প্রভাব সব জায়গায় পড়বে, কি বলে প্রথমে তার মাঝে মহাব্বত আসবে, আল্লাহ পাকের আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালামের নবীর মহাব্বত আসবে। বলে আল্লাহ পাকের মহাব্বত যখন আসবে আল্লাহ পাকের হুকুম আহকাম মানবে, যে যাকে মহাব্বত করে সে তাকে মেনেই থাকে, নবীর মহাব্বত আসবে তো নবীর নবীকে মানবে, মেরে ভাই দস্তুর বুজুর্গ আল্লাহ পাকের বরত্ব তার দিলের মাঝে আসবে। উনি বলেন যে যাকে বড় মনে করে সে তাকে মেনেই থাকে, এটাই দুনিয়ার নিয়ম। বলে যদি নাকি আল্লাহ পাকের বরত্ব তার দিলের মাঝে এসে গেল তো আল্লাহ তাআলাকে মানা তার জন্য সহজ থেকে সহজতর হয়ে যাবে, সহজ থেকে মেরে ভাইয়ের একদম সহজ হয়ে যাবে, সে মানতেই পারবে। এই জন্যই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মেরে ভাই একটা কথা ছিল, বলে তানাল ইমান, আমরা প্রথমে ইমান শিখছি, আর ইমান যখন শিখছি তো ইমানের ফলে আমরা ইমানের আলোতে কোরআন শরীফও শিখছি, আর যখন নাকি কোরআন শরীফ শিখছি তো কোরআন শরীফ আমাদের জিন্দগিতে আহকাম নিয়ে আসছে, কি মানতে হবে, কোন জিনিস থেকে বিরত থাকতে হবে, মানার জিনিসকে মানা আমাদের জন্য সহজ হয়ে গেছে, বিরত থাকার জিনিস থেকে বিরত থাকা আমার জন্য সহজ হয়ে গেছে। আর যখন কিনা মানছি আর বিরত রয়েছি, তো এই দুই জিনিসের মধ্যে আমার ইমান যেটা আমরা অর্জন করছিলাম তার থেকে আমরা আরো অনেক ঊর্ধ্বে, অর্থাৎ আমাদের ইমান আরো অনেক বেড়ে গেছে। উনি বলতেছিলেন যে ভাই, কামিয়াবির আসবাব কিন্তু মানুষের দুনিয়ার কোন জিনিস না, কামিয়াবির আসবাব হল দিল এবং অঙ্গ প্রত্যঙ্গ। বলে এই জন্যই সমস্ত নবীরা এসে মানুষকে এই কালিমার দিকে আহ্বান করছেন, মানুষের দিলের উপরে মেহনত করছেন, যাতে করে মানুষের দিলের মধ্যে আল্লাহ পাকের বরকতের ইকিন ঢুকে যায়। উনি বলেন হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর ধারাবাহিক ভাবে মুসলসল দাওয়াত দিতে রয়েছেন। মেরে ভাই বস্তুর বুজুর্গ দাওয়াত দেওয়ার ফলে ওনার কথা খুব মুষ্টিময় কয়েকজনই মেনে নিছেন, সবাই কিনা মানতে পারে নাই। কেন মানতে পারে নাই? বলে তারা কিনা নিজেদের হরধর্মী, নিজেদের অহংকারী, নিজেদের গর্ব, নিজেদের কথা অনুযায়ী মেরে ভাই বস্তুর বুজুর্গ চলতেছিল, এই জন্য হযরত নূহ আলাইহিস সালামের কথা মানতে পারে নাই। আখের নূহ আলাইহিস সালামের কথা যখন মানতে পারেন নাই, নূহ আলাইহিস সালামের মেহনত পরিপূর্ণ হয়েছে, তারা হুকুম করছেন ঠিক আছে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে। আর ধ্বংস যখন করে দেওয়া হবে, ধ্বংসের জন্য আপনার হুকুম হলো আপনি কিনা তাদের জন্য একটা, আপনি কিনা আপনি আপনার এবং আপনার কৌমের জন্য, আপনাকে যারা মানছে তাদের জন্য একটা কিস্তি বানান, নৌকা বানান। মানে তিনি কিনা নৌকা বানান আরম্ভ করলেন, কৌম কিনা তানিও ঠাট্টা বিদ্রুপ শুরু করে দিল। বলে দেখো দেখো নূহের মাতা আলাইহিস সালাম কেমনই কিনা খারাপ হয়ে গেছে, দেখো পানির কোন নামগন্ধ নাই, আর উনি কিনা বিশাল এক নৌকা বানানো যে কাজের মাঝে লিপ্ত হয়ে গেছে। মানে ভাই এই ব্যাপারেও চললো ঠাট্টা মস্কারি, মানলো তো নাই, উনি যা করতেছেন তার ব্যাপারেও চলছে ঠাট্টা আর মস্কারি। মেরে ভাই ওনার সাথে এরকম দুর্ব্যবহার, আখের আল্লাহ তাআলা হুকুম করলেন ঠিক আছে নৌকা বানানো যখন নাকি শেষ হয়ে গেল, মেরে ভাই আল্লাহ তাআলা হুকুম করলেন, মানে পানি বর্ষণ করা আরম্ভ হলো, বৃষ্টি বর্ষণ আরম্ভ হলো আসমান থেকে জমিন থেকে, এমনকি ওই যে মানুষ রুটি বানায় যেটাকে তন্নুর বলে, বলে ওই তন্নুরের ভিতর থেকেও আগুন পানি বাইর হওয়া আরম্ভ হলো। পরে যখন নাকি এই পরিস্থিতি হলো, আল্লাহ তাআলা আগেই হুকুম করছেন যে যখন কিনা আপনি দেখবেন আসমান থেকেও বৃষ্টি বর্ষিত হচ্ছে, জমিন থেকেও পানি বাহির হচ্ছে, এমনকি তন্নুরের ভিতর থেকেও পানি বাহির হচ্ছে, তখন কিনা আপনি আপনার যারা মানছে, আপনার কৌম, আপনার পরিবার পরিজন, তাদেরকে নিয়ে আপনি নৌকায় আরোহণ করবেন, নৌকায় কি করবেন, নৌকায় বসে পড়বেন, নৌকায় উঠবেন। মানে ওনার মেহনত চলতেছিল ধারাবাহিক ভাবে, মেরে ভাই বস্তুর বুজুর্গ ধারাবাহিক ভাবে বলার ফলে যখন নাকি মানলো না, আল্লাহ তাআলা ওনাদেরকে ধ্বংস করে দিল। মানে ওনাকে যারা মানতেছিল তারা কতজন, মানে সংখ্যা আনুমানিক কত, 80-82 এরকমই হবে। মেরে ভাই বস্তুর বুজুর্গ এমনকি ওনার দুই বিবির এক বিবি তো মোকদ্দমা মেনে নিছেন, আরেক বিবি কিনা না ইমান আনছেন না আমাকে সম্পর্ক করছেন, আল্লাহ তাআলা মানুষের কোন সম্পর্ককে দেখেন না, মানুষের দেখেন হলো মানুষের ইমান আর আমল। বলে নবীর সম্পর্ক এই জন্য বেঁচে থাকে, না না না, নবীর সম্পর্কে মানুষের নাজাত নাই, মানুষের নাজাত তো হলো ইমান আর আমলের মাধ্যমে। বলে আল্লাহ তাআলা এক বিবিকে ধ্বংস করে দিলেন, ডুবাই দিলেন। অন্যদিকে মেরে ভাই ওনার ছেলেদের মধ্যে এক ছেলে সেও মুসলমান হলো না, তো তিনি কিনা নিজের ছেলেকে ডাকতেছিলেন যে হে বোনাইয়া, হে আমার ছেলে, আমার সাথে তুমি সওয়ার হয়ে যাও, আরে নৌকায় উঠো, কিস্তিতে উঠো, তুমি কামিয়াব হয়ে যাবে। সে বলতেছিল যে বাবা আপনি কি বলেন, আপনার এই নৌকায় উঠবো, আরে আম্মা আপনারা আমাকে পাও দিচ্ছেন, আর সামনে আমার পাহাড় আছে, আমি পাহাড়ের মাঝে উঠে যাব, আর পাহাড়ে গিয়ে নিজের আশ্রয় নিব, নিজের বাঁচার ব্যবস্থা করে নিব। হযরত নূহ আলাইহিস সালাম বলতেছিলেন হে বেটা শোনো দিল দিয়ে, আরে আজকের দিনে আল্লাহ পাকের আযাব থেকে বাঁচার কোনো মাধ্যম নাই, এক মাধ্যম এটাই, তুমি মেনে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও, আমার কথা মেনে নাও, আমার কথা যদি তুমি মানো, আমার দাওয়াতকে তুমি কবুল করো আর নৌকা আরোহণ করো, তাহলেই তোমার নাজাত হবে, না হলে নাজাতের কোনো রাস্তা নাই হে বেটা। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের কথা ছেলে মানতে পারতেছিল না, মানে ওনারা কথা বলতেছিলেন, কথোপকথন করতেছিলেন, তিনি দাওয়াত দিচ্ছিলেন, আর ছেলে কিনা এনকার করতেছিল। এমত অবস্থায় এমন এক জোরতে ঢেউ আসলো, মেরে ভাই এক ঢেউয়ে ছেলেকে একদম পানিয়ে ধরে নিল, আর ছেলে ডুবে গেল। মেরে ভাই বস্তুর বুজুর্গ কৌমকে, মানে আমার আহালকে, আমার পরিবার পরিজনকে, মানে যারা নাকি আমাকে মানছে তারাই তো আমার পরিবার পরিজন, যারা নাকি দিনের উপর চলছে তারাই আমার সঠিক দোস্ত, তারাই আমার সঠিক বন্ধু, তারাই আমাদের মেরে ভাই বস্তুর বুজুর্গ সাথী। বলেন যে উনি সুন্দর করে অবতীর্ণ দিচ্ছিলেন, বলে রাসূল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলাকে বলেছিলেন যে হে ফাতিমা শোনো, মানে যে নাকি নিজের জিন্দিগিকে আমার থেকে বিমুখ করলো, আমার থেকে নিজেকে দূরে রাখলো, আমার থেকে নিজে বঞ্চিত হলো, তাহলে তাহাকে কিন্তু আল্লাহ তাআলা শুধু বংশ মর্যাদার পরিচয়ের ফলে সামনে বাড়াবে না, শুধু তার বংশ তাকে সামনে বাড়াবে না। অর্থাৎ তুমি যেন এই কথা মনে না করো আমি যে আপনারই মেয়ে, আপনি হলেন সাহাবে শরীয়ত, আপনি হলেন দিন নিয়ে আসেন দিনের ধারক বাহক, বিদায় আপনার উসিলায় আমার নাজাত মিলবে। বলে না না ফাতেমা, শোনো শোনো, তুমি নিজের আমলকেও নিজের ইমানকেও সুন্দর করো, না হলে তোমার এই ইমান আর আমল সুন্দর না হলে শুধু আমার সাথে সম্পর্ক, এর জন্য তোমার নাজাত হবে না। উনি বলেন যে ভাই কামিয়াবির আসবাব হলো ইমান আর আমাল, ইমান আর আমাল ব্যতীত কামিয়াব হওয়ার কোন অন্য কোন রাস্তা মেরে ভাই দস্তুর বুজুর্গ নাই, না দুনিয়াতে কামিয়াব হইতে পারবে, না পরকালে, না ইহকালে, না পরকালে। বলেন যে ইমান আনয়ন করার জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ দাওয়াত হলো মাধ্যম, যেমন কিনা হজরত নূহ আলাইহিসসালাম দাওয়াত দিচ্ছিলেন, হজরত আম্বিয়া ইকরাম আলাইহিসসালাম দাওয়াত দিচ্ছিলেন, এমন হয়েছে অনেক সময় মেরে ভাই, আর এমনই ছিল দুনিয়াতে যে যারা মানতেছিল তাদের সংখ্যা বড়ই কম ছিল, নবীদের কথা যারা মানতেছিলেন তারা বড়ই কম ছিলেন, মানে আল্লাহ তাআলা সংখ্যার দিকে দেখেন না, কে অধিক কে মেরে ভাই কম এগুলো দেখেন না, তিনি তো দেখেন মেরে ভাই কার মধ্যে ইমান আছে আর কার মধ্যে আমাল আছে, যে ইমান আছে আমাল আছে সে কামিয়াব হবে, আর যে কিনা ইমান আর আমল নাই সে নাকাম হয়ে যাবে। উনি হযরত কম কমে আদের কথা উল্লেখ করতেছিলেন, মানে কমে আদ যারা নাকি মেরে ভাই দস্তুর বুজুর্গ দুনিয়ার মধ্যে বড় শক্তিশালী জাতি ছিল, বলে আল্লাহ তারা তাদেরকে বানাইছিল শক্তিশালী, এবং তাদের মতো এরকম শক্তিশালী জাতি আল্লাহ তারা দুনিয়াতে আর দ্বিতীয় বানান নাই। এমন শক্তিশালী জাতি তারাও বলতেছিল কি, মানে আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়াতে আছে কি, আরে আমরাই হলাম দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী জাতি, আমরাই হলাম সবচেয়ে বড় শক্তিধর, আমাদের চেয়ে শক্তিধর, আমাদের চেয়ে শক্তিশালী দুনিয়ার পক্ষে কেউ আছে কি। হযরত হুদ আলাইহিস সালাম তাদেরকে বলতেছিলেন, বলে শোনো শোনো মানুষ, আরে আমার হে জাতি, আমার হে কম, তোমরা কি বলতেছ, কোন কথায় তোমরা অহংকারিত হয়ে যাচ্ছ, তোমরা গর্ববোধ করতেছ, তোমাদেরকে যে জাত আল্লাহ তারা বানাইছেন তুমি কি তোমাদের চেয়ে শক্তিশালী নন। মেরে ভাই বস্তুর বুজুর্গ উনি বলেন যে মানুষ আল্লাহ তারা প্রেরণ করছেন, আবার সাথে সাথে মেরে ভাই মানুষকে গোমরাহ করার জন্য, মানুষকে বিমুখ করার জন্য, নবী আমি ইকরাম আলাইহিসসালামের রাস্তা থেকে বিচলিত করার জন্য আল্লাহ তাআলা শয়তানকেও বানাইছেন। মানে শয়তান মানুষের চির শত্রু, মানে শয়তান কিনা মেরে ভাই আল্লাহ পাকের সামনে একদম বলেই চলছে যে আল্লাহ আমি কিনা মানুষকে অগ্রস্ত করব, তার সামনে পিছনে সব দিক থেকে এসে তাকে তোমরা করবই করব। বলে মেরে ভাই শয়তান এই কসম খেয়ে ফেলছে। আবার এমনি ভাবে আল্লাহ তাআলা দুনিয়া মানে দুনিয়াও মানুষকে ধোকা দেয়। মেরে ভাই বিভিন্ন রকমের জীব ধোকার দিকে মানুষকে দুনিয়াও দাবিত করে, মেরে ভাই দস্তুর বুজুর্গ, কিন্তু আল্লাহ তাআলার ওয়াদা হলো হক, আল্লাহ তাআলা যা বলছেন তা বাস্তব সত্য নিশ্চিত একই কথা, বলে আল্লাহ তাআলা কামিয়াব করবেন ইমান আর আমাল ব্যতীত অন্য কোন মাধ্যমে না। বলেন যে যখন নাকি মেরে ভাই দস্তুর বুজুর্গ ওনারা মানলেন না, ওনারা তারা অহংকার করতেছিল যে মান আসাদ্দু মিন্না কুওয়া, আমাদের চেয়ে শক্তিশালী কারা আছে। মেরে ভাই দস্তুর বুজুর্গ উনি বলেন যে মানুষের জিন্দগি এটা বড় একটা আমানত, এই জিন্দগিটাকে সুন্দর করার জন্য মেরে ভাই বস্তুর বুজুর্গ আল্লাহ দিন দান করছেন, ইমান দান করছেন, আমাল দান করছেন। মানে আমার জিন্দগি কোন বাপে দেয় নাই, কোন মায়ে দেয় নাই, আল্লাহ পাকের দেওয়া আমানত, আর এই আমানতকে মেরে ভাই সুব্যবহার যখন করবো তখনই আমি আল্লাহ পাকের কাছে কামিয়াব হব, যখন নাকি সুব্যবহার করবো না তখন আমি আল্লাহ পাকের কাছে কামিয়াব হইতে পারবো না। উনি সুন্দর করে বলেছিলেন যে মেরে ভাই জিন্দগি যদি নাকি সুন্দর করলাম তাহলে আল্লাহ তাআলা আমাকে বিনিময় দান করবেন, আর যদি না হয় তাহলে আল্লাহ তাআলা আমাকে পাকড়াও করবেন। বলেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেকটা ব্যক্তির সাথে হার হার ফর্দের সাথে ডাইরেক্ট আল্লাহ কথা বলবেন, তাদের মাঝখানে কোন তর্জমান থাকবে না। আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন, হে বন্দা আমি যে তোমাকে জিন্দগি দান করছিলাম ওই জিন্দগির ব্যাপারে তুমি কি করছো, আরে তোমার জিন্দগিকে কোন কোন লাইনে ব্যবহার করছো। আল্লাহ তাআলা হর হর পুঙ্খান্ন পুঙ্খান্ন করে শ্বাসে শ্বাসে তাকে জিজ্ঞাসা করবেন, প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করবেন। উনি বলেন যে মেরে ভাই আল্লাহ তাআলা যে নিয়ামত দিচ্ছেন ওই নিয়ামতের মেরে ভাই জবাব তো এই নিজের ইমানকে আমলকে সুন্দর করা। উনি বলেন যে অন্য হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, মানুষ কিয়ামতের দিন তার পাও লড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত কিনা সে চারটা প্রশ্নের জবাব দিয়ে দিল ঠিক মতে, চার প্রশ্নের জবাব দেওয়া ব্যতীত সে নিজের পাওকে নিজের জায়গা থেকে লড়াইতে পারবে না। মেরে ভাই বস্তু বদর নেত্র হলো তুমি তোমার জীবনটাকে কোন কাজে ব্যয় করছ, কোন লাইনে তুমি তোমার জীবনকে তুমি ব্যবহার করছো। বলে যে আল্লাহ তারা মানুষকে দিচ্ছেন জীবন, বলে জীবন দেওয়ার সাথে সাথে আল্লাহ তারা ঘোষণা করে দিচ্ছেন যে হে মানুষ, তোমাদের পিছনে কিন্তু শয়তান রয়ে গেছে, তোমাদের পিছনে কিন্তু দুনিয়া রয়ে গেছে, দেখো তোমাদেরকে দুঃশয়তান এবং দুনিয়ার জন্য বিচলিত না করে বোকার মাঝে না ফেলে দেয়, তোমাদের পাপ ইসলাম না দেয়, বরঞ্চ তোমরা আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক কায়েম করো। বলেন যে যারা কিনা কায়েম করছে আল্লাহ তারা তাদেরকে কামিয়াব করছেন, আর যারা কিনা কামিয়াব করে নাই মানে তারা নাফরমান হয়ে গেছে। মানে শয়তান তো এতই জাদুকর আর এতই চালাক আর এতই মেরে ভাই বস্তুর বুজুর্গ মানুষকে ধ্বংসকারী। মানে দেখো নাকি আদম আলাইহিস সালামকেও কিনা শয়তানে ধোকাড়িয়ে করছে, আর আল্লাহ পাকের সামনে কিনা সে ঘোষণা করে বলছে, একদম সাফ ঘোষণা করে দিচ্ছে যে আমি কিন্তু মানুষকে গুমরা করেই ছাড়ব, মানুষকে ধ্বংস করেই ছাড়বো। বলে মেরে ভাই দোস্তর বুজুর্গ কমে আদের কথা উনি উল্লেখ করতেছিলেন, তারা যতই বলতেছিল যে আমাদের যে শক্তিশালী কে, বলেন আল্লাহ তাআলা বড়ই মেহরবান, বলে তাদের জিন্দিগিকে সুন্দর করার জন্য হযরত হুদ আলাইহিস সালামকে প্রেরণ করছেন। হুদ আলাইহিস সালাম এসে মানুষকে বুঝাই দিচ্ছিলেন, হে মানুষ যে আল্লাহ তোমাদেরকে বানাইছেন উনি অবশ্যই তোমাদের চেয়ে শক্তিশালী, তোমরা আল্লাহ পাকের কথা মেনে নাও, ওই আল্লাহ পাকের সাথে সুসম্পর্ক করে নাও। বলে উনি বৎসরকে বৎসর দাওয়াত দিচ্ছিলেন, কিন্তু মেরে ভাই মান নেওয়ালার সংখ্যা বড়ই কম ছিল। অতঃপর আল্লাহ তাআলা ফয়সালা আসলো, বলে আল্লাহ তাআলা তাদের উপরে এরকম তেজ তুম এরকম বাতাস চালাইলেন মেরে ভাই যেন কিনা ফেরেশতাদেরও কন্ট্রোলের বাইরে চলে গেছে। বলে আল্লাহ তাআলা তাদের উপর সাত দিন সাত রাত এমন বাতাস চালাইলেন, বলে ওইখানে বৃষ্টি কমই ছিল বাতাসই ছিল চরম পর্যায়ের, বলে এই বাতাসে তাদেরকে তাদের ঘর থেকে বাহির করছে, আর মেরে ভাই আসমানের দিনে গিয়েছে এমন ভাবে জমিনের মাঝে মারছে, বলে যেমন কিনা বড় বড় শাতান খেজুরের গাছ লম্বা লম্বা হয়ে পড়ে থাকে, বলে তাদের অবস্থা এরকম হলো শতান হয়ে সাপ পড়ে রইল। মেরে ভাই তাদের মধ্যে কারো একজন খোদা আল্লাহ তাআলা বলেছেন, আরে দেখতেছো কি আছে কি কেউ একটু বাকি, তাদের মধ্যে কেউ বাকি রইল কি না, মেরে ভাই আল্লাহ তাআলা কাউকে ছাড়েন নাই, এমন বেড়াই ধরছেন এমন পাকড়াই পাকড়াইছেন কাউকে ছাড়েন নাই, লম্বা লম্বা করে লাশ হিসাবে সবাইকে সারিবদ্ধ করে ফালাই দিছে। হ্যাঁ তাদের মধ্যে হযরত হুদ আলাইহিসসালাম ছিলেন, তাদের মধ্যে মুহাম্মদ আলাইহিসসালামকে যারা মানতেছিল ওনারাও ছিলেন, বলে আল্লাহ যেটা যেটা আর আমার অনু তাদেরকে হেফাজত করছেন। বলে তাদের সাথে বাতাসের সম্পর্ক এমন ছিল বলে নরম নরম আস্তে আস্তে, তাদের কোনো ক্ষতি হয় নাই, তাদের কোনো জিনিসের কোনো ক্ষতি হয় নাই, না তাদের কোনো শারীরিক খতম হয়েছে। মেরে ভাই দোস্তর বলতো আল্লাহ তাআলা তিনি যে কান্নাওয়ালা, বলে এই জন্য আল্লাহ তাআলা আম্বিয়া ইকরাম আলাইহিসসালামদেরকে প্রেরণ করছেন। হযরত আম্বিয়া ইকরাম আলাইহিসসালাম মানুষের মধ্যে এসে এ কথারই দাওয়াত দিচ্ছেন যে হে মানুষ তোমার জিন্দিগি বানানোর জন্য ইমানকে দরকার আমালকে দরকার। আর আম্বিয়াদের ধারা আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিনা সমস্ত নবীদের সর্দার, ওনার মধ্যে এসে খতম হয়েছে। উনিও এসে মেরে ভাই একই কথা বলছেন, ওনারও দাওয়াত একটাই, হে মানুষ নিজের ইমানকে সুন্দর করো, দিলকে সুন্দর করো, দিলের ভিতরে ইমানকে ঢুকাও, আর নিজের অঙ্গ প্রত্যঙ্গকে ওই ইমানের আলোতে সুসজ্জিত করো, তাহলে তোমার দাম আল্লাহ পাকের কাছে বৃদ্ধি পাবে, তুমি আল্লাহ পাকের কাছে সম্মানিত হবে। তো ভাই আল্লাহ নে কামিয়াবি কি কামিয়াবি ইমান আর আমাল মে রাখি হ্যাঁ, ইমান কি জগা ইনসান কা দিল হ্যাঁ, আমাল কি জগা ইনসান কে আজান। আমাল মে সবসে কুওত ওয়ালা আমল সবসে বড়া আমল নামাজ, আল্লাহ নে ইস উম্মত কো ये नमाज अता फरमाई, अपने हबीब सल्लल्लाहु अलैहि वसल्लम को अपने दरबार में बुलाया और अल्लाह को इसी उम्मत से इतनी मोहब्बत कि 50 नमाजें शुरू में दी। ये नमाजी आदमी अपने रब से सरगोशी करता है और नमाज ईमान मुसलमान का मेराज है, और नमाज में इंसान अल्लाह की तरफ मुतवज्जे होता है, अल्लाह से मुलाकात करता है। तो 50 नमाजें अता की, वो तो मूसा अलैहि सलाम रास्ते में मिले और बार बार हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम से अर्ज किया कि ये कौमें मैंने इनको आजमाया है, ये उम्मत बड़ी कमजोर है, कम करवाएं। हर दफा 5 नमाजें कम हुई, हत्ता के 5 नमाजें रह गई, और मूसा अलैहि सलाम ने तो फिर अर्ज किया कि और कम करवा लें, अल्लाह के रसूल ने कहा अब तो शर्म आती है कि 5 नमाजें अल्लाह ने दी हैं, और कम करवाओ, बस 5 नमाजें ठीक हैं। हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम 5 नमाजों को लेकर आ रहे हैं, अल्लाह की तरफ से निदा आई, ऐ मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आपकी उम्मत 5 नमाजें पढ़ेंगी तो मैं उनको 50 नमाजों का सवाब अता करूंगा। वस्तईनु बिस्सब्र वस्सला, अल्लाह ने अपने कुरान में कहा कि तुम अल्लाह की मदद चाहते हो, अल्लाह की मदद, जब अल्लाह मदद करने वाला बन जाए तो तुम्हारा कोई काम बिगड़ नहीं सकता। अल्लाह से मदद लेने का रास्ता उसके दीन पर जमना है, अल्लाह से मदद लेने का रास्ता उस दीन पर चलने में नागवारियां आई उस पर सब्र करना है, اور دین والوں کو جو تانے دیے جائیں اس پر صبر کرنا ہے, اور اللہ سے مدد طلب کرنے کا سب سے قوی ذریعہ یہ نماز ہے. حضرت محمد صلی اللہ علیہ وسلم اذا حزبه امر فزع الى الصلاه, اپنی امت کو یہ تعلیم دی اور اپنا یہ عمل بتلایا کہ جب بھی حضور صلی اللہ علیہ وسلم کو کوئی اہم امر پیش آتا تو فوراً نماز کی طرف متوجہ ہوتے. غزوہ بدر کا موقع یہ حضور صلی اللہ علیہ وسلم کی سیرت میں اور زندگی میں بہت بڑا موقع کہ 1000 کافر مسلح وہ جنگ کے لیے آ گئے اور اسلام کو مٹانے کے لیے آ گئے اور صحابہ کرام کو ختم کرنے کے لیے آ گئے, اور حضور صلی اللہ علیہ وسلم 313 نہتے صحابہ کے ساتھ کہ کوئی ہتھیار بھی 10 سے زیادہ نہیں. صحابہ کہتے ہیں ہم نے آپ کے لیے ایک سایہ دار جھوپڑا سا بنا دیا, اور اللہ کے رسول نماز میں کھڑے ہو گئے, نماز پڑھ رہے ہیں اور رو رہے ہیں اور اللہ سے دعا کر رہے ہیں, اے اللہ یہ اگر میری یہ جماعت آج ختم ہو گئی تو پھر لن انتہلک ہذہ الحسابہ فلن تعبد علی وجہ الارض بعدہ ابدا, پھر تیری عبادت نہ ہو سکے گی. کہ انسانوں کو تو نے اپنی عبادت کے لیے پیدا کیا, حضور صلی اللہ علیہ وسلم نماز پڑھ رہے ہیں, کھڑے ہوئے ہیں, رو رہے ہیں, اور روتے روتے داڑھی مبارک تر ہوئی, دامن تر ہوا, حتیٰ کہ جس جگہ پہ آپ کھڑے ہوئے ہیں آپ کے آنسوؤں سے وہاں وہ زمین تر ہو گئی اور آپ کے جہاں کندھے سے چادر گر گئی. حضرت ابو بکر کو بہت رحم آیا اور چادر کو آپ کے جہاں کندھے پر ڈالا اور آپ کو چمٹ گئے, اے اللہ کے رسول بس کیجئے, اللہ نے آپ کی مدد فرما دی. تو اللہ نے اعمال میں نماز بہت بڑا, اللہ قرآن میں کیا فرماتے ہیں, قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, یقیناً کامیاب ہو گئے وہ لوگ جو اپنے نماز میں خشوع اختیار کرنے والے, کہ دل اللہ کی طرف متوجہ ہو اور ان کے یہ آزاد یا پرسکون ہو اور دل اللہ سے لگا ہوا ہو, یہ کامیابی لے اڑے. اور اذان کے 5 نمازیں ہیں, اور اللہ چاہتے ہیں کہ میرے بندے نیند سے اٹھیں تو میرے گھر کی طرف آئیں, بازاروں سے میری طرف آئیں, تو اللہ کا منادی مؤذن کتنے پیارے کلمات کہتا ہے, اللہ اکبر اللہ اکبر. اے مشرق اور مغرب اور شمال اور جنوب والوں, اے دنیا کے سارے انسانوں بادشاہوں کارخانوں والوں, اللہ کی ذات سب سے بڑی ذات ہے. جی ہاں, اشہد ان لا الہ الا اللہ, کہ اللہ کے علاوہ کوئی عبادت کے لائق نہیں. اشہد ان محمد رسول اللہ, محمد صلی اللہ علیہ وسلم اللہ کے رسول ہیں, اللہ کا جو پیغام لے کر آئے ہیں اس میں کامیابی ہے. حی علی الصلاح حی علی الفلاح, آ جاؤ نماز کی طرف, آ جاؤ کامیابی کی طرف. تو گویا نماز کی طرف آنا سب سے بڑی کامیابی کو حاصل کرنا ہے. حضور صلی اللہ علیہ وسلم نے اپنے صحابہ کو اسی بات کی تربیت کی, اپنے صحابہ کی اسی بنیاد پر تربیت کی کہ جب بھی کوئی امر پیش آئے معاملہ اللہ کے ہاتھ میں ہے, اللہ کی طرف متوجہ. صحابہ کرام سے ایک قصہ نقل ہے کہ ایک شخص تھا ایمان والا اور وہ تاجر تھا, اپنی تجارت کے لیے جایا کرتا تھا. ایک دفعہ چور اس کے ساتھ لگ گیا, چلتے چلتے کسی جنگل میں بیابان جنگل میں پہنچ گئے اور چور نے کہا کہ میں تو تمہارا مال بھی لوں گا اور تمہیں قتل بھی کروں گا. انہوں نے ایمان والے نے کہا بھائی سامان تم لے لو, تمہارا مقصود مال ہے, مجھے قتل نہ کرو. کہا نہیں میں قتل کروں گا. کہا اچھا مجھے نماز پڑھنے دو. کہا پڑھ لو نماز. اب اس نے نماز پڑھی اور نماز پڑھ کر دعا کی, اور دعا میں چند کلمات تو اللہ نے آسمانوں سے فرشتہ اتارا اور فرشتے نے اس چور کو جو ہے وہ نیزہ مار کر قتل کر دیا. فرمایا جب تم نے نماز پڑھی دعائیں مانگی تو آسمانوں میں فرشتوں میں کھلبلی مچی, اور میں نے اللہ سے اجازت چاہی کہ اے اللہ مجھے اجازت دے میں تیرے اس بندے کا جہاں کام کروں, اور میں نے آ کر اس کو ختم کیا. تو یہ نماز بہت بڑی دولت ہے. 5 دفعہ یہ نماز کہ انسان نماز کی طرف آتا ہے. حضور صلی اللہ علیہ وسلم ارحنا یا بلال, اے بلال ہمیں راحت پہنچاؤ, اذان دو, نماز پڑھیں. جعلت قرۃ عینی فی الصلاۃ, میری آنکھوں کی ٹھنڈک نماز میں بنائی گئی. قیامت میں سب سے پہلے نماز کے بارے میں حساب ہوگا. اگر نماز اچھی نکل آئی تو یہ دلیل ہے کہ اس انسان کی ساری زندگی کے اعمال ٹھیک. نماز سے انسان کی زندگی میں تربیت ہوتی ہے, بشرطے کہ نماز اللہ نے کتنا آسان کیا, کتنا مختصر سا عمل ہے, لیکن عظمت اور قوت کے اعتبار سے ایسا ہے کہ انسان جب نماز کے لیے اللہ کے سامنے کھڑا ہوتا ہے تو سارے اعضاء کو اللہ کے احکام کا پابند کر دیتا ہے. باقی اعمال میں حج کرتے ہوئے بھی چلنا بھی ہے, بولنا بھی ہے, باقی اور روزہ رکھتے ہوئے بھی وہ بڑی عبادت ہے, اس میں بھی تجارت زراعت سارے کام کر سکتا ہے, لیکن نماز ایسا عمل ہے যে ইনসান আপনি ঘর কো ছোড়কর আতা হ্যাঁ মসজিদ মে আতা হ্যাঁ সব মে খড়া হতা তকবীর তহরিমা কে সারে ও মুবাহ কাম যে নমাজ কে খিলাফ হ্যায় আল্লাহ আকবর কহনে সে হারাম হো গয়ে আর আল্লাহ আকবর কহকর আল্লাহ কি তরফ মুতাওয়াজ্জে হতা হ্যায় দিল ভি আল্লাহ কি তরফ মুতাওয়াজ্জে ইসলিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নে ফরমায়া জিবরাইল আলাইহিস সালাম কে পুছনে পর কে আমাল মে খুবসুরতি পয়দা করনা আর নেকি করনা কিয়া হ্যায় মাল ইহসান আন তাআবুদ আল্লাহ কাআন্নাকা তারাহু ঈমান এসা হোনে চাহিয়ে কি আল্লাহ কি ইবাদত মে এসি কাইফিয়ত হো কি গোয়া মে আপনি আঁখো সে আল্লাহ কো দেখ রাহা হুঁ এসি কাইফিয়ত ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক আগর ইয়ে দরজা হাসিল নাহি হো সকতা তো কম আজ কম ইতনা তো হো কি আল্লাহ তুঝে দেখ রাহা হ্যায় ইস ইস্তেদার কে সাথ শুরু সে লেকর আখির তক হাম নামাজ মে জো হ্যায় ইস ইস্তেদার কে সাথ খড়ে হো কি আল্লাহ মুঝে দেখ রাহা হ্যায় ইসলিয়ে ভাই নামাজো কো বানানা নমাজো কো বানানা ইয়ে নমাজ যা আল্লাহ নে হমে আর দিল ভি আল্লাহ কি তরফ মুতাওয়াজ্জে আর হাত ভি আল্লাহ কে হুকুম কে পাবন পাঁও ভি আল্লাহ কে হুকুম কে মা পাবন জিসনে আপনি নমাজ কো বানা লিয়া তো আল্লাহ উসকি সারি জিন্দেগি কো বানা দেঙ্গে আব ইয়ে আদমি জিসনে নমাজ বানাই আর আপনে আযা কো আল্লাহ কে হুকুম কা পাবন কিয়া আব ইয়ে দোকান মে যাকর তিজারত মে আল্লাহ কে হুকুম কি নাফরমানি নাহি কর সকতা আব ইয়ে আদালত মে বেঠকর আল্লাহ কে হুকুম কি নাফরমানি নাহি কর সকতা ইয়ে আপনে জমিদারে মে যাকর আল্লাহ কে আহকাম কো তোড় নাহি সকতা ইয়ে নমাজ ইনসান কি তরবিয়ত কে লিয়ে ইসিলিয়ে হাদিস মে আতা হ্যায় কি নমাজ কো দেখা জায়েগা আগর নমাজ সহি হুই তো উসকে সারে আমাল ঠিক নিকলেঙ্গে ইসিলিয়ে ভাই আপনি নমাজো কো বানানা নমাজো কো এহতমাম করনা ইসি তরহ আল্লাহ নে কামিয়াবি আল্লাহ আপনে আহকাম মে রাখি হ্যায় তো আল্লাহ কে আহকাম কে মুতাবিক আপনি জিন্দেগি কো বানানা ইসিলিয়ে হাদিস মে আতা হ্যায় خيركم من تعلم القران وعلمه کیونکہ اللہ کے احکام قران میں ہیں اللہ نے اس میں احکام اتارے تو اس تم میں سب سے بہترین اور اللہ کے ہاں سب سے زیادہ پسندیدہ وہ ہے جو قران کو سیکھے اور قران کو سکھائے کہ قران اس کی سب سے بڑا علم ہے اور اس میں لگنا سب سے بڑی خیر کی چیز خيركم من تعلم القران وعلمه ہماری زندگی ساری اللہ کے احکام کے مطابق ہو اور حضرت محمد صلی اللہ علیہ وسلم کے طریقے کے مطابق فرمایا کہ فتنے ظاہر ہوں گے صحابہ کرام نے پوچھا یا رسول اللہ ان فتنوں سے بچنے کا ذریعہ کیا ہے کہا قرآن کہا تمہارے دلوں کو زنگ لگ جاتا ہے جیسے کہ لوہے کو پانی لگنے سے زنگ لگ جاتا ہے تو زنگ تو لوہے کو کھا جاتا ہے اور دل تو انسان کے جسم میں بڑی حساس چیز ہے اس کو زنگ لگتا ہے اس کی صفائی کی صورت کیا ہے کہ موت کو یاد کرنا اور قرآن پاک کی تلاوت کرنا اس لیے بھائی خود بھی قرآن پاک پڑھنے کا اہتمام اور جو اس میں احکام علماء سے پوچھ کر اپنی زندگی کو ہر شعبے کو اللہ کے احکام کے مطابق جہاں کرنا اور اپنے بچوں کو قرآن کی اور دین کی تعلیم دینا اور دین کے ذریعے اپنے نسلوں اور اپنے بچوں کا رابطہ اللہ سے قائم کرنا کہ اللہ سے خود کی قدرت سے فائدہ اٹھانے کا ذریعہ اللہ کے احکام ہیں نماز ہے سب سے بڑا احسان ماں باپ کا کہ بچوں کے یقین کو بنایا جائے اور ان کی زندگی کو اللہ کے احکام کے مطابق کیا جائے اللہ کے احکام ان کو سکھائیں اس لیے ہماری زندگیوں میں اللہ کے احکام جی ہاں کہ سب قیامت کے دن جب نفسا نفسی کا عالم ہوگا تو سب سے بڑا سفارشی یہ قرآن ہوگا اللہ کے دربار میں اے اللہ اپنی تلاوت کرنے والے کی سفارش کرے گا اسی طرح ہمارے دل اللہ کی یاد سے جا غافل نہ ہو ہر وقت مسلمان اللہ میرا خالق اور مالک اور رب اور معبود ہے اللہ مجھے دیکھ رہا ہے اللہ میرے ساتھ اور اللہ میری بات کو سن رہا ہے تو اس کے ساتھ ساتھ اللہ نے ہمیں یہ دین بھی دیا اور حضرت محمد صلی اللہ علیہ وسلم کی ختم نبوت کی وجہ سے اس دین کی محنت بھی دی جیسے میں شروع سے عرض کیا کہ دین کو پہنچانے کے لیے اللہ نے نبی بھیجے نبیوں کی محنت سے ہدایت اتری 124,000 انبیاء کرام آئے اور سب سے آخر میں سارے نبیوں کے سردار حضرت محمد صلی اللہ علیہ وسلم کو اللہ نے بھیجا آپ نبیوں کے سردار ہیں آپ پر نبوت کا دروازہ بند کر دیا گیا مہر لگا دیجیے اب آپ کے بعد کوئی نبی نہیں آئے گا آپ نبیوں کے سردار ہیں آپ کو سارے انسانوں کے لیے رسول اور نبی بنا کر بھیجا وما ارسلناک الا کافتا للناس بشیرا ونذیرا سارے انسانوں کے لیے اور وہ دین دے کر بھیجا کہ سارے انسانوں کی کامیابی اب آپ کے دین میں ہے حتیٰ کہ ایک روایت میں آتا ہے আগর মূসা আলাইহিসসালাম আর ঈসা আলাইহিসসালাম ভি মেরে বাদ আ জায়ে মেরে জামানায়ে রিসালত মে আ জায়ে তো উনকি নজাত ভি মেরে তরিকে পর চলনে মে হোগি লামা ওয়াসআহুমা ইল্লা ইত্তিবাই মেরে তরিকে পর চলনে হযরত ঈসা আলাইহিসসালাম তশরীফ লায়েঙ্গে আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শরীয়ত পর চলেঙ্গে আর আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাকা আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা আপনি উম্মত মে রহনা ইয়ে 23 সাল কা আরসা আপকি মুবারক মেহনত এসি আর এসি আজমত ওয়ালি কে 23 সাল মে আল্লাহ নে আপনা দীন মুকম্মল কর দিয়া আর আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে মেহনত করকে ইয়ে দীন উম্মত তক পৌঁছা দিয়া আর সাহাবা কিরাম কো দে দিয়া আর সিফ দিয়া হি নাহি বলকে 1,24,000 সাহাবা তো ও হ্যায় জো হজ্জাত উলউদা কে মৌকে পর আপকে সামনে হ্যায় মিনা আরাফাত আর মুজদালফা মে এক জামাত তৈয়ার কর দি কে জো জামাত ইস দীন কে পেগাম কো পৌঁছানে ওয়ালি আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে খতমে নবুয়ত কি ওয়াজহ সে ইয়ে জিম্মেদারি সারি ইনসানিয়ত কি রহবরি হর নবী আপনি কওম কো দাওয়াত দে রাহা হ্যায় উনকে লিয়ে মেহনত কর রাহা হ্যায় আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারে ইনসানো কে নবী তো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত লেকর আয়ে সারে ইনসানো কে লিয়ে ইসলিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে আপনি মেহনত কে পহলে দিন সে উম্মত কো আপনে সাথ শরীক কিয়া আপকে খতমে নবুয়ত কি ওয়াজহ সে আল্লাহ নে আপকি উম্মত কো হর কলমা গো কো হর মর্দ আর ঔরত কো আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মেহনত সে আল্লাহ নে যে মেহনত সে সরফরাজ কিয়া আপকি মেহনত সারে নবিয়ো কি মেহনত কি সরদার কে সারে ইনসানো কো আপকি দাওয়াত আপকা দিন সারে ইনসানো কে লিয়ে আর আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে শুরু দিন সে জো ভি কলমা পড়তা থা চাহে ঔরত হো চাহে মর্দ হো চাহে আজাদ হো চাহে গোলাম হো বড়া হো ইয়া ছোটা হো বচ্চা হো ও দাওয়াত কে কাম মে লাগতা থা আহকাম তো বাদ মে উতরে লেকিন ইয়ে উম্মত দাওয়াত মে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সাথ পহলে দিন সে শরীক সবসে পহলে তো হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপকি বিবি সিরত কি কিতাবো মে আতা হ্যায় সবসে পহলে আপকো তসল্লি দেনে ওয়ালি আপকি হিম্মত উঠবুলন্দ করনে ওয়ালি আর আপকা সাথ দেনে ওয়ালি আর আপনা মাল আপ পর লাগানে ওয়ালি আর দাওয়াত মে আপকে সাথ শরীক হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা হ্যায় আল্লাহ কে রাসূল আপ মুঝে দাওয়াত দে রহে হ্যায় মে সবসে পহলে আপকি দাওয়াত কো কবুল কর রহি হুঁ আর খাদিজা নে দাওয়াত দেনা শুরু কি আর আপনা মাল লাগানে শুরু কি আপনি মেহনত দাওয়াত দে রহি হ্যায় মাল লাগা রহি হ্যায় হত্তা কি এক দিন ও নৌবত আই কে ঘর মাল সে খালি হো গয়া আর মাল ও আসবাব কুছ ভি নহি রহে আপনে মাল কো আল্লাহ কে দীন কে লিয়ে বেহসিয়ত কর দিয়া জিবরাইল আলাইহিসসালাম আয়ে আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে আজকে এ আল্লাহ কে রাসূল আপকে রব আল্লাহ তাআলা আপকি ইস বিবি কো সালাম কহ রহে হ্যায় আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কো সালাম আয়ে তো উম্মত কো শুরু সে আপ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নে সাথ হর এক দাওয়াত দে রহা হ্যায় আপনা জান ওর মাল লগা রহা হত্তা কি আব 23 সাল কে আরসে মে আল্লাহ কা দীন আল ইয়াউম আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতি ওয়া রাদিতু লাকুম আল ইসলাম দীনা ইয়ে কিতনি বড়ি আয়াত হ্যায় আর কিতনা বড়া আল্লাহ কা ইহসান হ্যায় এ ইনসানো তুম আপনি জিন্দেগি গুজারনে কে লিয়ে কোই কানুন কোই জাবতা কোই যাহা মুরাত্তাব জিন্দেগি চাহতে হো আল্লাহ কে মানে আপনে ইলমে কামিল সে তোমারে লিয়ে তরিকা জিন্দেগি কো কামিল কর দিয়া আজা কে এতবার সে উসমে কোই কমি নেহি ওয়া আতমামতু আলাইকুম নিআমতি আপনি নিআমত আর ইহসান কো পুরা কর দিয়া কাইফিয়াত কে এতবার সে ভি দীন কা ইস দীন কা এক এক আমল বহুত আজমত ওয়ালা হ্যায় ওয়া রাদিতু লাকুম আল ইসলাম মদিনা আর দেখো ইয়ে দীন ইসলাম জো মানে নবী কে জরিয়ে তুম তক পৌঁছায়া হ্যায় ইয়ে মানে তোমারে লিয়ে পছন্দ কিয়া আল্লাহু আকবার আল্লাহ কি পছন্দ কিতনি বড়ি বাত আর ইয়ে উম্মত কিতনি বড়ি সাদত ওয়ালি হ্যায় আল্লাহ নে ইনকো কেসা দীন আতা ফরমায়া লেকিন দীন কে সাথ সাথ আল্লাহ নে ইস উম্মত কো খতমে নবুয়ত কি ওয়াজহ সে দীন কি মেহনত ভি দি কে জেসে আম্বিয়া আল্লাহ কে পেগাম কো লেকর জা রহে হ্যায় আর আপনে দারে নবুয়ত মে আর আপনি কওম মে দীন কি মেহনত কর রহে হ্যায় ইসি তরহ আল্লাহ নে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কো দীন কি মেহনত দি আর আপকে খতমে নবুয়ত কি ওয়াজহ সে আপকি উম্মত কো আল্লাহ নে দীন ভি দিয়া আর দীন কি মেহনত ভি اور حکم فرمایا اللہ نے اپنے نبی کو اے پیارے نبی آپ کہہ دیجئے کہ میری زندگی کا راستہ ہادی سبیلی میرا مقصد اور وہ سارا عام جس پر چل کر اللہ تک پہنچوں وہ کیا ہے ادعو اللہ اللہ کی طرف بلاتا ہوں اللہ فرماتا ہے اللہ کی طرف بلانے میں اللہ کی پہچان کروانا اللہ کی بڑائی کو بیان کرنا اللہ کی وحدانیت کو بتلانا اللہ کی صفات کو یہ ساری باتیں اس دعوت میں داخل ہیں ادعو الى اللہ على بصیرت سمجھ بوجھ اور یقین کے ساتھ کہ لوگو لا الہ الا اللہ اس کے علاوہ کوئی عبادت کے لائق نہیں. میں اس کی دعوت دیتا ہوں, یہ میری زندگی کا مقصد ہے. ومن اتبعانی, اے من قال لا الہ الا اللہ محمد الرسول اللہ, کہ جس نے لا الہ الا اللہ محمد الرسول اللہ کہہ دیا, اس کی زندگی کا راستہ بھی یہی اللہ کی طرف بلانا ہے. تو یہ کتنا بڑا احساس. اس لیے حضور صلی اللہ علیہ وسلم نے اپنی امت کو پہلے دن سے دعوت میں ساتھ لیا, حالانکہ ابھی تو ایمان کا کلمہ ہی اترا ہے, ابھی تو ایمان ہی اترا, اعمال نہیں اترے, لیکن امت ہر مرد اور عورت اپنی ساری صلاحیتیں اس دعوت دینے میں لگا رہا. اور حجت الوداع کے موقع پر حضور صلی اللہ علیہ وسلم نے 1,24,000 صحابہ کا مجمع ہے اور کئی میلوں میں پھیلا ہوا ہے, حضور خطبہ دے رہے ہیں, بیچ میں کوئی واسطہ اور ترجمان نہیں ہے, اور براہ راست آپ کا یہ معجزہ کہ آپ کی آواز سارے صحابہ کو پہنچ رہی ہے. اور آپ نے فرمایا الا هل بلغت, بتاؤ کان کھول کر سن لو, کیا میں نے اللہ کا پیغام اچھی طرح پہنچا نہیں دیا؟ سارے صحابہ نے ایک زبان کو کہا بلا یا رسول اللہ, کیوں نہیں اے اللہ کے رسول, بلغت الرسالہ وادیت الامانہ وجاہدت باللہ حق جہادہ, اللہ کا پیغام اچھی طرح پہنچا دیا, اور یہ دین کی امانت جو امت کے لیے ملی تھی وہ پوری طرح آپ نے ادا کر دی, اور جیسے محنت کرنے کا حق تھا آپ نے وہ حق ادا کر دیا. اللہ کے رسول نے آسمان کی طرف اشارہ کر کے 3 دفعہ فرمایا اللہم فشہد, اے اللہ آپ گواہ رہیے, آپ کے یہ بندے آپ کے نبی کے بارے میں گواہی دے رہے ہیں کہ تیرے نبی حبیب نے تیرا پیغام پہنچا دیا. اور پھر انہیں خطبات میں آپ نے فرمایا الا فلیبلغ الشاہد الغائب, کہ تم میں سے جس کو جتنی دین کی بات ملی ہے اس کو غائبین تک پہنچا دو, کیونکہ صرف کلمہ آتا ہے کلمہ پہنچا دیا, جس نے ایک دفعہ بھی اخلاص کے ساتھ کلمہ پڑھ لیا وہ جہنم سے بچ جائے گا, جہنم سے بچ جائے گا, ہمیشہ کی جہنم کے عذاب سے بچ جائے گا. اسی لیے اللہ کا رسول بلغوا عنی ولو آیا, ایک آیت بھی معلوم ہے اس کو دوسرے تک پہنچاؤ. پہنچانے کی ذمہ داری ہر فرد پر ہے, صرف علماء, علماء تو ماشاءاللہ اس امت کے, یہ تو ورثہ الانبیاء ہیں, ان کے ذمہ تو سارے شعبوں کے بارے میں سوچنا ہے, لیکن ہر ہر ایمان والے پر فرض ہے کہ جو اللہ کے رسول کی طرف سے پہنچتا جائے خود اس پر عمل کرتے ہوئے دوسروں تک پہنچاتا جائے. الدال علی الخیر کفاعلہ, اس پہنچانے کی برکت سے اللہ نے آخرت کی کمائی کا اتنا بڑا ذریعہ دیا کہ جو دین کی واقعی کی طرف کو بتلانے والا اس کو جہاں جتنے عمل کریں گے ان سب کے برابر اجر ملے گا. اس لیے بھائی اللہ نے حضور صلی اللہ علیہ وسلم کی ختم نبوت کی وجہ سے ہمیں یہ ذمہ داری عطا کی. وجاہدوا فی اللہ حق جہادہ ہو اجتباکم, تم دین کے لیے محنت کرو جیسے محنت کرنے کا حق ہے, کیونکہ اس کے لیے اللہ نے تمہیں چنا. تو حضور صلی اللہ علیہ وسلم کی امت میں ہونے کی وجہ سے آپ کے لائے مبارک لائے ہوئے دین پر عمل کرنا یہ ہماری پہلی ذمہ داری ہے, اور آپ صلی اللہ علیہ وسلم خاتم النبیین ہیں. اب انسانیت کی رہبری کے لیے کوئی نبی نہیں آئے گا, آپ کی ختم نبوت کی وجہ سے اس دین کو دوسروں تک پہنچانا یہ ہماری دوسری ذمہ داری. تو دونوں ذمہ داری اللہ کی, یہ کرم ہے کہ جو چیز جتنی زیادہ ضروری ہو اللہ نے اپنی اس کی قدرت سے اس کو اتنا عام اور سار الوجود اور سار الوصول کیا. ہوا اور یہ جہاں سورج کا نکلنا اور باقی یہ پانی کا بہنا, تو اسی طرح اللہ کے پیغام کو لے کر جانا. پہلے نبی قوموں کی طرف بھیجے جاتے تھے, نبیوں کو حکم کہ چلو, نبی اس کلمے کو لے کر خود جاتے تھے, اور پھر حضرت محمد صلی اللہ علیہ وسلم تشریف لائے, آپ کو حکم ہوا قم فانذر ان لک فی النہار سبحا طویلا. جب دعوت کا حکم ملا, اے خدیجہ بستر لپیٹ دو, اب محمد صلی اللہ علیہ وسلم کے لیے آرام نہیں ہے. مکہ میں سارے دن گشت کیا کرتے تھے اور راتوں کو پھر اٹھ کر اللہ سے دعا کیا کرتے تھے, اللہ سے مانگا کرتے تھے. اور صحابہ کرام کو نفر دین کو لے کر چلنا, حرکت کرنا یہ بہت ضروری. اسی لیے انفرو خفافا وثقالا, ہلکے ہو یا بوجھل, صحت مند ہو یا بیمار, مالدار ہو یا غریب, ہر حال میں اللہ کے راستے میں نکلو. نفر فی سبیل اللہ, کیونکہ تمہارے پاس بہت بڑی امانت ہے اور تمہارے پاس بہت بڑی کامیابی والی چیز ہے, اس کو لوگوں تک پہنچانا, اس کے لیے نقل و حرکت کرنا. وجاہدوا باموالکم وانفسکم ذلکم خیر لکم ان کنتم تعلمون, یہ اللہ کا دیا ہوا مال ہے, اللہ کا پیغام پہنچانے میں لگاؤ اس کو, اللہ کے لیے, اللہ کی دی ہوئی جان ہے, اللہ کا پیغام پہنچانے کے لیے لگاؤ اللہ کے راستے میں, یہ تمہارے لیے بہتر ہے اگر تم جانتے. اس لیے بھائی صحابہ کرام, تو شروع دن سے دعوت اور پھر صحابہ کرام اس دین کو لے کر پوری دنیا میں پھیلے. اللہ کے رسول صلی اللہ علیہ وسلم کا ارشاد ہے بلا الدین غریبا, جب میں اس دین کو لے کر آیا تو لوگ اس دین کو سمجھتے ہی نہیں تھے, سب نے مخالفت کی. یہ ایک اوپرا اور انوکھی چیز تھی, حالانکہ یہ فطرت کے مطابق اللہ کا اتارا ہوا ضابطہ حیات ہے. حضور کی محنت کی برکت سے صحابہ کی زندگیوں میں یہ دین زندہ ہوا. پھر اس دین پر عمل کرنا اور اس دین کے لیے جان نہ مال لگانا صحابہ کی سب سے محبوب ترین چیز بن گئی. حتیٰ کہ صحابہ نے جانے دی, اپنے وطنوں کو چھوڑا, بچوں کو یتیم کیا اور بیویوں کو بیوہ کیا اور سارا جان مال لگایا, اور جو لگایا وہ ان کو زیادہ پسند تھا اس مال سے جو باقی رہ گیا. ویسے یارود کا مابادہ اللہ کے رسول صلی اللہ علیہ وسلم نے فرمایا کہ پھر ہوتے ہوتے ہوتے یہ دین پھر اجنبی بن جائے گا. آج تو اپنے ہی میں اجنبی بن گیا کہ مسلمان اس میں نمازوں کا دین پر چلنے کا کیا حال. حضور صلی اللہ علیہ وسلم نے فرمایا فَتُوبَ لِلْغُرَبَاءِ, جب میرا دین لوگوں میں اجنبی بن جائے گا کچھ لوگ ہوں گے جو اپنے آپ کو پردیسی بنا دیں گے اور اپنے وطنوں کو چھوڑ کر نکلیں گے, حرکت کریں گے, ان کے لیے خوشخبری ہو اور مبارکبادی ہو. یا رسول اللہ یہ غربا اور پردیسی لوگ کون ہے کہ جو اللہ کی محبت لوگوں کے دلوں میں بٹھائیں اور لوگوں کو اللہ کا محبوب بنائیں؟ اے اللہ کے رسول, لوگوں کی محبت اللہ کے دلوں میں بٹھائیں اور اللہ کی محبت لوگوں کے دلوں میں بٹھائیں. یہ تو واضح بات ہے کہ اللہ خالق ہیں, مالک ہیں, احسان کرنے والے ہیں. ان کے احسانات اور ان کی صفات کو بیان کر کے لوگوں کی محبت, اللہ کی محبت لوگوں کے دل میں بٹھائیں, لیکن لوگوں کو اللہ کا محبوب کیسے بنائیں گے؟ کہ جب یہ لوگوں کو اللہ کے احکام کی طرف بلائیں گے اور لوگ اپنی زندگیوں میں اللہ کے احکام کو زندہ کریں گے تو اللہ ان کو اپنا محبوب بنا لیں گے. تو اس کے لیے بھائی اللہ نے ہمیں یہ زندگی اس کے لیے چنا ہے, یہ ذمہ داری عطا فرمائی ہے. اگر ہم اپنی پچھلی زندگی کو دیکھیں تو پچھلی زندگی تو اپنے خواہشات اور حاجات پورا کرنے میں ہماری گزر گئی, اور اصل زندگی تو وہ ہے جو ہماری گزر گئی. آئندہ کی زندگی کا کوئی بھروسہ نہیں, لیکن اللہ کی ذات بڑی کریم ہے کہ جب انسان نافرمانی کرے, کوتاہی ہو جائے, نادم بن کر اللہ سے توبہ کرے اور معافی مانگ لے, اللہ سارے گناہوں کو معاف فرما دیتے. اور آئندہ کے لیے ہم عزم کر لیں, انسان جس چیز کا عزم کر لے, نیت کر لے, انما الاعمال بالنیات, کہ اللہ کا معاملہ نیت کے ساتھ ہے اور اعمال کا دار و مدار نیت پر ہے, جیسی نیت ہوگی ویسے ہی عمل کا اجر ہوگا, تو بقیہ زندگی ہم یہ فیصلہ کر لیں کہ انشاءاللہ دین پر چلنا اور دین کی محنت کرنا اور دین کو لے کر پوری دنیا کے انسانوں تک جانا, یہ ہماری زندگی کا مقصد ہے. اگر ہم نے یہ نیت کر لی تو اللہ کی رحمت والی نظر ہم پر متوجہ ہو جائے گی اور ہماری زندگی کا حساب پھر اسی مقصد کے بقدر ہوگا. جیسے جتنا اونچا مقصد اتنے ہی اونچا اس کے جو ہے اس کی محنت کا اجر اور ثواب ہے. تو اس لیے گزارش ہے کہ پچھلی زندگی سے توبہ اور آئندہ کی زندگی میں کریں عزم کہ انشاءاللہ اب اللہ کے دین کو لے کر پوری دنیا میں جانا ہے. تو اس کے لیے تیار ہیں سارے ساتھی؟ اس کے لیے بھائی پیش کریں اپنے آپ کو. جیسے صحابہ کرام نکلے, صحابہ کرام 124,000 صحابہ, 10-15,000 کی خبریں وہاں, باقی سارے صحابہ نکلے, لوگ مکہ اور مدینہ کی طرف آ رہے ہیں اور حضور صلی اللہ علیہ وسلم اپنے صحابہ کو مدینے سے باہر بھیج رہے ہیں, حضرت معاذ کو بھیج رہے ہیں اور بتا بھی رہے ہیں کہ اے معاذ جب تم واپس آؤ گے تو مجھے نہ پا سکو گے. حضرت معاذ بھی رو رہے, حضور بھی رو رہے, لیکن دین کی محنت کے لیے بھیجا اور حضرت معاذ محنت کر کے آئے. جب واپس آئے تو حضور صلی اللہ علیہ وسلم کے بارے میں پوچھا, بتایا کہ انتقال ہو چکا ہے, قبر پر حاضری تھی. تو حضور صلی اللہ علیہ وسلم نے بھیجا. تو اس کے لیے بھی فرمائے کون کون اللہ کے راستے میں, جن سمجھے سے جن ساتھیوں کے 4 مہینے نہ لگے ہوں تو بتائیں ابھی 4 مہینے انشاءاللہ دوں گا, اس کے لیے فرمایا بھائی کھڑے ہوں اور اپنے اپنے نام لکھائیں. فرمایا بھائی 4 مہینے کی بھائی مہربانی کریں, سب بھائی ایک تو بوسی الپ سماج بھائی بولے بھائی مانس کی بات اللہ پکر کیسے قبول ہوئے, منظور ہوئے, کامیاب ہوئے, مہربانی کرے مانس کے ایک دینی زندگی دان کرسین. میرے بھائی دینر اوپر جرا چلبے, جرا ایمان کے سندر کربے, امال کے سندر کربے, اللہ تعالی تادر کے کامیاب کر دین. بولے جے بھائی اللہ پاکر کرسے قبول اور منظور ہوار جنو جمن ایمان کے سندر کرتا ہوبے, ایمنی بھابے امال کے سندر تکے سندر کرتا ہوبے. بولے امال ار مدے سب چھے دامی امال, سب چھے اوٹا امال ہوگا میرے بھائی دستر بزرگو نماز. بولے اللہ جلے جلال ہوں امال رو جکن کنا نماز دیز چاہی لین, আল্লাহ তাআলা রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে ডেকে নিলেন। বলে আল্লাহ তাআলার কাছে ডেকে নেওয়ার পরে আল্লাহ পাকের সাথে কথোপকথন হয়েছে, আল্লাহ পাকের দিদার নসিব হয়েছে, আল্লাহ তাআলা সব কিছু দেখাইছেন। দেখানোর পরে মেরে ভাই আল্লাহ পাকের জাত ও সিফাত, আল্লাহ পাকের খাজানা, মেরে ভাই জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য সবচেয়ে বড় মজবুত আসবাব দিয়ে দান করছেন, ওটা হলো মেরে ভাই দোস্তর বুজুর্গ নামাজ। বলেন যে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। উনি বলেন যে নামাজ হলো ভাই আল্লাহ পাকের সাথে গোপনে কথা বলার এক মাধ্যম। একবারে মানুষ যেমন কিনা কানাকানি করে সর্বসী বলে, বলে আল্লাহ পাকের সাথে একবারে গোপনে কথা বলার নিজের মকসদ, নিজের নিজের মেরে ভাই দিলের কথাটাকে আল্লাহ পাকের কাছে ফুটায় তোলার মাধ্যম হলো নামাজ। বলে নামাজ হলো আল্লাহ পাকের সাথে দেখা করার মাধ্যম। বলে নামাজের মাধ্যমে আল্লাহ বান্দার সাথে একেবারে মোলাকাত করে দেখা করে। বলে নামাজের মাধ্যমে মুমিনের জন্য মেরাজ। উনি বলেন যে মূসা আলাইহিসসালাম রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছিলেন যে আপনার আমি উম্মত চালাই আসছি, উম্মতের ব্যাপারে আমার বড় অভিজ্ঞতা রয়ে গেছে, আমি আপনার উম্মত সম্পর্কে জানি, আপনার উম্মত বড়ই দুর্বল, বিদায় আপনি 50 ওয়াক্ত নামাজ নিয়ে রওনা দিচ্ছেন ঠিকই, কিন্তু উম্মত কিন্তু 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না। বলে যখন নাকি রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি বারবার আহ্বান করতেছিলেন, তো উনি বারবার আল্লাহ পাকের কাছে যাইতেছিলেন। বলে যাইতে যাইতে আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 75 মাদিনি আসছেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে উম্মত 75 নামাজ পড়তে গিয়েও বড় বেগ পাবে, কষ্ট হবে, আপনি আল্লাহ পাকের কাছে যান, আরো কমায় নিয়ে আসেন। রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে না, আমার তো বড় লজ্জা হচ্ছে যে আমি আবারও যাই। মেরে ভাই দোস্তর বুজুর্গ, আল্লাহ তাআলার পক্ষ থেকে 5 ওয়াক্ত নামাজ রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসছেন ঠিকই, বান্দা পড়বে 5 ওয়াক্ত নামাজ, কিন্তু আল্লাহ তাআলা মেহরবান, দাতার দাতা, বলেন যে সবচেয়ে বড় দাতা, তিনি কিন্তু আমাদেরকে 5 ওয়াক্তের মাধ্যমে 75 ওয়াক্তের সওয়াবে দান করবেন। বলেন যে আল্লাহ আজকে জনাব রহমান আর গাইদি খাজানা থেকে পাওয়া হাসিল করার জন্য আল্লাহ তাআলা নামাজ দান করছেন, আর এই নামাজ থেকে আমি উপকৃত কিভাবে হব? বলে খোদা আল্লাহ তাআলা নিজে এসে করতেছেন, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালা, বলে আমার কাছে সাহায্য চাও, আমার কাছে সহযোগিতা চাও, আমার কাছে তোমার জিন্দগির যা চাওয়া পাওয়া আছে সব তুলে ধরো নামাজের মাধ্যমে আর সবরের মাধ্যমে। মানে সবর হলো আল্লাহ পাকের দিনের উপরে দৃঢ় থাকা, আল্লাহর উপর দিনের উপরে চলতে গিয়ে মেরে ভাই তাকে যত কষ্ট মশাকাত আছে ওগুলো হাসি মনে বরদাস্ত করে নেওয়া, এমনকি আল্লাহ পাকের নাফরমানি থেকে সম্পূর্ণ রকমের বিরত থাকা আর দিনের উপরে দৃঢ় থাকা, জমে থাকা। উনি বলেন যে মানুষ যখন নাকি দিনের উপরে চলবে আর নামাজের উপরে ইহতেমাম করবে, আল্লাহ তাআলা তাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। এই জন্যই তো যেহেতু এই রাস্তায় সাহায্য নিশ্চিত পাবে, এই জন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের রাহবরি করে গেছেন, উম্মতকে মেরে ভাই দোস্তর বুজুর্গ বলে গেছেন, যখনই হয়ে উম্মত সমস্যা দেখা দিবে তোমাদের সামনে, তখনই তোমরা কি করবে, মানে ইদা হাজাবাহু আমরুন ফাজা আলাইহিস্সালাম, যখনই সমস্যা দেখা দিবে সাথে সাথে নামাজের দিকে দাবিত হবে। বলে নামাজ হলো ওই মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে খুবই মাধ্যম, যে সবচেয়ে মজবুত এবং সবচেয়ে দৃঢ় ভাই পন্থা, যে পন্থার মাধ্যমে আল্লাহ পাকের কাছ থেকে সাহায্য নিশ্চিত ভাবে পাওয়া যাবে। উনি উল্লেখ করেন যে বদরের মৌকায় মেরে ভাই দোস্তর বুজুর্গ, মানে সাহাবায়ে কেরাম ইতোমাল্লাহি আলাইহিম আজমাইন বড়ই দুর্বল, বড়ই অসহায়, না ওনাদের কাছে মোকাবেলা করার মতো কোন মেরে ভাই জিনিসপত্র রয়ে গেছে, না ওনাদের কাছে ঘোড়া, না তীর তরবারি, না অন্য কিছু। বলেন যে মেরে ভাই কাফেররা সুসজ্জিত ভাবে 1000-এর মতো এসে গেছে, বলে তাদের মুখে একটাই কথা, বলে সাহাবাদেরকে ধরো, সাহাবাদেরকে মারো, তাদেরকে ধ্বংস করো, তাদেরকে নিঃস্ব করে দাও, শেষ করে দাও। বলে যখন নাকি এ পন্থা হলো, রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার দিলকে এক করলেন, ফিকির মন করলেন, বলে সারা রাত রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে কাঁদতেছিলেন। বলে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা এমন হলো, মানে দাড়ি মোবারক ভিজে গেছে, মেরে ভাই দোস্তর বুজুর্গ শরীরের কাপড় চোপড় ভিজে যাচ্ছে, এমনকি তিনি যে জায়গায় দাঁড়ায়ছিলেন ওই জায়গাটাও মেরে ভাই দোস্তর বুজুর্গ চোখের পানিতে ভিজে যাচ্ছে। মেরে ভাই সারা রাত কাঁদতেছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাদিল আসাবা ফালা ইয়াবাদ হাত্তা ইয়ামাল কিয়ামা, হে আল্লাহ যদি নাকি আপনি এই মুষ্টিময় সমর যে কিছু লোককে ধ্বংস করে দেন, তাহলে কেমন পর্যন্ত হে আল্লাহ আপনি মানুষকে যে লক্ষ্যে বানাইছেন ওটা হলো আপনাকে চিনা, আপনাকে মানা, আপনার হুকুমের উপরে দৃঢ় থাকা। বলে আল্লাহ আপনার হুকুম কিনা দুনিয়াতে চলবে না, আপনার এবাদত কেউ করবে না, আপনার এবাদত করার মতো কেউ থাকবে না আল্লাহ, কারণ এবাদত করার জন্য যে পন্থা যে লাইন ওই মেরে ভাই তাদের মাধ্যমে চালু হবে, তারাই যখন শেষ হয়ে যাবে তো ওই পন্থা লাইন কিভাবে চালু হবে। বলে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছিলেন, এমনকি ভোররাত্রি গিয়ে রাসূল মাকবুল সাল্লাহ ইসলামের কান্নার যখন নাকি আরো বেড়ে গেল, ফলে কানতে কানতে রসুলিমা সাল্লাহ ইসলাম এক ঝুঁকির মাঝে ফলে হাজর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফলে ওনার কানের থেকে চাদর পড়ে যাচ্ছিল। হাজর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চাদর খুলে দিচ্ছিলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা পাঁচ পাঁচ আল্লাহ তাআলা আপনার দোয়াকে অবশ্যই কবুল করছেন, আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই সাহায্য করবেন। বলেন যে ভাই আল্লাহ আপনাকে সাহায্য পাওয়ার জন্য মেরে ভাই হার ক্ষেত্রে আল্লাহ তাআলা হুকুম আহকাম নাজিল করেন, আর হুকুমের মধ্যে সবচেয়ে বড় হুকুম হলো নামাজ। এই জন্যই তো আল্লাহ তাআলা নিজে ইরশাদ করেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, বলে নিশ্চয় ওই সমস্ত মোমেন কামিয়াব হয়ে গেছে যারা কিনা নিজের নামাজকে সুন্দর থেকে সুন্দর খুশু এবং খুজু যারা সুসজ্জিত করছে, নামাজকে সুন্দর বানাইছে। উনি বলেন যে দিলকে আল্লাহ পাকের দিকে লাগানো, অঙ্গ প্রত্যঙ্গকে পুরসুকুন বানানো, একদম সব শান্ত ভাবে নামাজ দাঁড়াইছে, মানে যে দেখলেই যেন বলা যায় যে একদম শান্ত ভাবে আল্লাহ পাকের সামনে নামাজ দাঁড়াইছে। উনি বলেন যে ভাই এটা হলো খুশু আর খুজুর খোলাসা, বলে পাঁচ অক্ষ নামাজ যখন পড়বে তো আর পাঁচ অক্ষ নামাজ পড়ার মাধ্যমের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন দাওয়াত দিচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, বলে হে মানুষ তোমার সামনে যত জিনিস আছে সব ছোট, আল্লাহ তাআলাই বড়, আর এই ছোট হওয়ার ব্যাপারে তাদের কোনো হাইসিয়ত নাই, আর আল্লাহ তাআলা এত বড় এত বড়, যার বরফের কোনো শেষ নাই। বলেন যে মেরে ভাই দোস্ত বুজুর্গ তোমার ডানে বামে সামনে পিছনে অগ্র প্রাচ্যেতে সব দিকে যা কিছু রয়ে গেছে সব ছোট থেকে ছোট আল্লাহ তাআলাই বলেন একমাত্র বড়। বলে যেমন দাওয়াত দিচ্ছে এমনি ভাবে বলতেছে আল্লাহ এমন বড় যেই বড়র সাথে কোনো শরীক নাই, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ তাআলা বড়ত্বের ব্যাপারে একক জাত যার সাথে কেউ শরীক নাই, শরীক হওয়ার মতো কেউ নাই। এমনি ভাবে মানে যেমন আল্লাহ পাক বড়, আল্লাহ পাকের কাছে সব জিনিস, মানে আল্লাহ পাক থেকে ফায়দা হাসিল করার জন্য তোমাকে পন্থা ধরতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ফলে ওই পন্থাই তোমার জিন্দগিতে সুখ শান্তি ইজ্জত আর আরাম আসবে। এই ব্যতীত তোমার জিন্দগিতে কোনো পন্থা নাই যে পন্থায় তোমাকে দুনিয়া এবং আখিরাতে চির কামিয়াব করতে পারে। মানে মুয়াজ্জিন তারপরে মেরে ভাই আল্লাহ পাকের বরকত নবীর মহত্ব বলে নবীর আজমত বলেই বলতেছেন যে হাইয়া আলাস সালা হাইয়া আলাল ফালাহ, বড় প্যার আর মহাপতের সহিত বড় আত্মায়নযুক্ত কথা, আরে আসো আসো, আরে তোমার নাম তোমরা নামাজের দিকে আসো, আরে মনে রাখবে আল্লাহ পাকের গাইবী খাজানা থেকে নবীর তরিকায় ফাতে হাসিল করার জন্য সবচেয়ে উত্তম সবচেয়ে দামি এবং সবচেয়ে মজবুত পন্থা হলো নামাজ। বলে নামাজ যখন বন্ধা পড়বে তো মুয়াজ্জিন বলতেছে হাইয়া আলাল ফালাহ, বলে নামাজ পড়বে, আরে নামাজ পড়া না নামাজের দিকে আসেই না, শুধু তোমার দুনিয়া এবং আখরাতে যত রকমের প্রয়োজন আছে যত রকমের সমস্যা আছে, আরে তোমার জিন্দগিতে যত চাওয়া পাওয়া আছে, তোমার জিন্দগিতে যত কামিয়াবির পন্থা লাইন তুমি চিন্তা আর ফিকির করতেছ সব লাইন যে আল্লাহ করে দিবে নামাজের মাধ্যমে, আসো আসো নামাজের দিকে আসো, আসো চির কামিয়াবির দিকে আসো। বলে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই জন্যই বলতেন যে হে বিলাল আমাদেরকে তুমি শান্তির বাক্য শোনাও তো, অর্থাৎ নামাজের যখন নাকি ডাক দেওয়া হবে নামাজ পড়বে তো রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মের ভাই দিল ঠান্ডা হবে। হাদিসের মাঝে আসে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের শীতলতা নামাজই ছিল। মেরে ভাই দোস্তর বুজুর্গ উনি বলেন যে নামাজকে যে নাকি কায়েম করলো সে যেন দিনকে কায়েম করলো, আর যে ব্যক্তি নামাজের দিকে মতবজ্জ হলো বলেন যে সে যেন আল্লাহ পাকের সাহায্যের দিকে মতবজ্জ হলো। আর এই কথা বলে রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম মাজমাইনকে বলছেন বলে সদা সর্বদা সর্ব প্রয়োজনে সর্ব অবস্থায় আল্লাহ পাকের সাহায্যের দিকে দাবিতে হবে, আর আল্লাহ পাকের সাহায্য পাওয়ার জন্য নামাজকে নিজের জিন্দগির সবচেয়ে বড় মেরে ভাই মধ্যম মনে করবে। উনি এক ঘটনা উল্লেখ করেন সূরা ডাকাতের ঘটনা, বলে সাহাবীর মেরে ভাই রাস্তায় চলতেছেন, অতিমধ্যে এক ডাকাতের কিনা ওনাকে পেয়ে গেছেন পেয়ে গেছে, আর ডাকাত পেয়েই কিনা ওনাকে বলে আরম্ভ করলো যে আমি তোমাকে কসম খেয়ে বলতেছি আমি সর্বপ্রথম তোমাকে মারবো, তোমাকে হত্যা করবো, তারপর তোমার কাছে যা আছে সব ছিনিয়ে নিব, সবার সব জিনিস আমি তোমার কাছে নিয়ে নিব। তো তিনি বলেন যে ডাকাতকে সাহাবি বললেন যে ভাই তুমি আমাকে মারবে কেন, তোমার প্রয়োজন মাল, তোমার প্রয়োজন সামগ্রী, তোমার প্রয়োজন আমার কাছে যা আছে সব নিয়ে নাও আমাকে ছেড়ে দাও। বলে না না না আমি তো আমার সত্যি এরকমই যে আমি কসম খেয়ে বসি যে আমি প্রথমে তোমাকে মারবো তারপর তোমার কাছে যা আছে সব ছিনিয়ে নিব। বলে ভাই তাহলে আমাকে দুই রাকাত নামাজ পড়তে দাও। বলে ঠিক আছে পড়ো দুই রাকাত নামাজ। বলে নামাজ পড়লেন, আল্লাহ পাকের কাছে হাত করলেন, মেরে ভাই কিছু কালিমাত পড়লেন, ফলে আল্লাহ পাকের সাহায্য চাইলেন, বলে সাহায্য চাইতে দেরি, আল্লাহ পাকের সাহায্য আসে দেরি নাই, বলে আল্লাহ পাকের সাহায্যে ওই ডাকাতকে মেরে ভাই ওই ব্যক্তি হত্যা করে দিল। আর মেরে ভাই যখন নাকি তিনি জিজ্ঞেস করলেন যে আপনাকে, বলে আপনি যে নামাজ পড়ছেন আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছেন, শুনুন আপনি যেমন নাকি সাহায্য প্রাপ্ত হয়েছেন, যে কোনো ব্যক্তি আপনি যেমন নামাজ পড়ছেন এবং আপনার মতো এই কালিমার জোর বলে আল্লাহ পাকের কাছে সাহায্য চাইবে, আল্লাহ তাআলা তাকেও এরকম সাহায্য করবেন যেমন আপনাকে করছেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ উনি বলেন যে আল্লাহ নামাজ দান করছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে প্রশ্ন হবে ওটা হলো নামাজের ব্যাপারে, যার নামাজের ব্যাপারে উত্তীর্ণ হয়ে গেল এই প্রশ্নে যে নাকি উত্তীর্ণ এবং কামিয়াব হইলেন, সে কিনা সমস্ত প্রশ্নেই উত্তীর্ণ এবং কামিয়াব হয়ে যাবেন। আর যে কিনা নামাজের প্রশ্নে মেরে ভাই আল্লাহ পাকের কাছে উত্তীর্ণ হইতে পারলো না, সে তো অন্য কোন প্রশ্নেও কামিয়াব এবং উত্তীর্ণ হইতে পারবে না। বলে নামাজের মাধ্যমে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের দিকে মতবজ্জ হয়, বলে দিল যেমন আল্লাহ পাকের দিকে মতবজ্জ হয়, মেরে ভাই অঙ্গ প্রত্যঙ্গ বলে চোখের ব্যবহার, হাতের ব্যবহার, পায়ের ব্যবহার, অঙ্গ প্রত্যঙ্গ মানে নামাজের দিকে তো অন্য আমল যেগুলো আছে, যেমন কিনা হজ বলি, রোজা বলি, যাকাত বলি বা অন্যান্য যত আমলই হোক না কেন, সব আমলই কিন্তু অন্যান্য কাজও করা যায়। একজন মানুষ হজ রেখে ব্যবসা বাণিজ্য হজের মধ্যে কিনা বেচাও করতে পারেন, খানা দানাও করতে পারেন, মেরে ভাই প্রয়োজনও সারতে পারেন, কিন্তু কি বলেন নামাজের মাধ্যমে অন্য কোনো জিনিস তার করা যাবে কি না? বিলকুল না, অন্য কোনো জিনিস বলে ইতিপূর্বে যা কিছু মোবা ছিল এখন সব এখন তার জন্য নিষিদ্ধ হয়ে যাচ্ছে, এখন তো তাকে করতে হবে এটাই, অঙ্গ প্রত্যঙ্গকে ওই দিকেই চালাইতে হবে যেদিকে চালাইতে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হয়েছে, যেদিকে চলার জন্য রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরিকা করছেন, এমনকি দিলের অবস্থানে কি হবে তাও রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মানুষের সামনে স্পষ্ট করে গেছেন, বলে আনতা আবুদাল্লাহ জান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, বলে তুমি আল্লাহ পাকের আবাদত এমন অবস্থায় করো যেন কিনা তুমি আল্লাহ পাকে দেখতেছ, বলে যদি তোমার এই অবস্থা না হয় যে তুমি আল্লাহ পাকে দেখতে পাও না তো এ কথা নিশ্চিত একদিন করো যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই তোমাকে দেখতেছে, তুমি তো আল্লাহ পাকের দৃষ্টির সামনে, আল্লাহ পাকের সামনে। বলে দিলের অবস্থা এমন হবে, অঙ্গ প্রত্যঙ্গের অবস্থা, অঙ্গ প্রত্যঙ্গের ব্যবহার এরকমই হবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ এই জন্য বলেন যে ভাই নামাজকে বানাইতে হবে। মেরে ভাই নামাজকে বানানো কি? বলে নামাজকে বানানো হলো দিলকে আল্লাহ পাকের দিকে মতবজ্জ করা, অঙ্গ প্রত্যঙ্গকে যেমন আল্লাহ তারা হুকুম করছেন, যেমন রসুলাম বলছেন ওরকম ভাবে ব্যবহার করাই মেরে ভাই দোস্তর বুজুর্গ নামাজকে বানানো। বলে যদি নামাজ সহি হয়ে গেল আল্লাহ তাআলা তার জিন্দিগির হার লম্হাকে, হার মুহূর্তকে, জিন্দিগির হার ক্ষেত্রকে আল্লাহ তাআলা সহি করে দিবেন। এই জন্যই বলেন যে ভাই নামাজ সাহাবে গ্রামী দরুল্লাহি আলাইহিম আজমাইন এরকম ভাবে লালিত পালিত হয়েছেন যে ওনাদের নামাজ কি ওনারা সুন্দর থেকে সুন্দর করছেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলেন যে নামাজ সহি তো সমস্ত আমল সহি, নামাজ যদি ঠিক হলো না তো তার অন্য কোনো আমলও ঠিক হলো না। এই জন্য মেরে ভাই জিন্দগিকে আল্লাহ পাকের হুকুম আহকাম দ্বারা সুসজ্জিত করা, আর এর জন্য আল্লাহ মানবু যাতে করে কিনা নিজের জিন্দগির হার ক্ষেত্রে আল্লাহ পাকের কি হুকুম, নবীর কি তরিকা, কি আদেশ, কি নিষেধ তা জানতে পারি। এর জন্য আল্লাহ তাআলা এলেম অবতীর্ণ করছেন আসমান থেকে, আর এই এলেম যে ব্যক্তি শিখবে এলেমের ধারা হলো কোরআন শরীফ থেকে শুরু, হাদিসের রসুল থেকে শুরু। মেরে ভাই কোরআনের তফসির হলো হাদিস, পরে যে ব্যক্তি নাকি কোরআনের এলেম শিখবে রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে স্পষ্ট ঘোষণা করে গেছেন খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, পরে যে ব্যক্তি কোরআন শরীফ শিখবে এবং শিখাবে মানে তদনুযায়ী আমল করবে বলে সেই হলো আল্লাহ পাকের কাছে সবচেয়ে উত্তম এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি। মেরে ভাই দোস্তর বুজুর্গ আল্লাহ পাকের কাছে প্রিয় হওয়ার জন্য নিজের জিন্দগির হার ক্ষেত্রে আদেশ ও নিষেধকে জানব, মেরে ভাই দোস্তর বুজুর্গ সুন্নত তরিকায় আমল করব বলে যে ব্যক্তি এই করব আল্লাহ পাকের কাছে সে প্রিয় পাত্র হবে। মেরে ভাই দোস্তর বুজুর্গ বলে নিজের জিন্দগিকে মেরে ভাই দোস্তর বুজুর্গ সুন্দর করার জন্য নিজেকে আল্লাহ পাকে নিষেধ থেকে বাঁচায় রাখতে হবে, হার ফেতনা, হার মেরে ভাই দোস্তর বুজুর্গ যে সমস্ত কথা নাকি মানুষের মাধ্যমে কি হয় বলে বিভিন্ন রকমের মতানৈক্য, বিভিন্ন রকমের মেরে ভাই দোস্তর বুজুর্গ দানে দানের কথা ছড়ায় বলে ওইখান থেকে নিজেকে বাঁচাইতে হবে। এই জন্যই তো বলছেন বলে আমার পরে তোমাদের মাঝে বিভিন্ন রকম ফেতনা প্রকাশ পাবে, বলে ইয়া রাসূলুল্লাহ ফেতনা থেকে বাঁচার উপায় কি? বলে ফেতনা থেকে বাঁচার উপায় হলো নিজেকে কোরআনের উপরে নিজেকে পরিচালনা করা, কোরআন এবং হাদিসের মাঝে যেই রাস্তা আমাদের সামনে উজ্জ্বল নক্ষত্রের মধ্যে রেখে গেছে বলে ওই রাস্তার উপরে যখন চলবো, ওই পথ প্রদর্শন, ওই পথে যখন চলবো আল্লাহ তাআলা আমাকে হার ফেতনা মেরে ভাই দোস্তের বুজুর্গদের দুনিয়াতে আসবে সমস্ত ফেতনা থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচায় রাখবেন। উনি বলেন দিলের মধ্যে ময়লা লেগে যায়, লোহার মধ্যে যেমন নাকি জং ধরে যায়, দিলও এরকম ভাবে জং ধরে যায়। বলে দিলের জংকে দূর করার জন্য মেরে ভাই দোস্তের বুজুর্গ সবচেয়ে মধ্যম পন্থা, সবচেয়ে উত্তম পন্থা হলো এক হলো তেলাওয়াতে কোরআন, দ্বিতীয় হলো আল্লাহ পাকের প্রচুর পরিমাণে জিকির। পরে যে ব্যক্তি এই দুই রাত জিনিসকে ধরবে, প্রচুর পরিমাণে আল্লাহ পাকের জিকির করবে, কোরআন পাকের তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা তার দিলকে মরিচা থেকে মুক্ত করে দিবেন, তার দিলকে সুন্দর থেকে সুন্দর করবেন। বলে মেরে ভাই এটা হলো আমাদের জিম্মাদারি, নিজেও মেরে ভাই এলমে দিন শিখবো এবং ওই অনুযায়ী নিজের জিন্দগি করবো। বলে নিজের বংশ অনুক্রমে নিজের ফসল নিজের ছেলে মেয়ে আল আওলাদ সবার জিন্দগি মেরে ভাই দস্তুর বুজুর্গ কোরআনের অনুযায়ী হয়, হাদিস অনুযায়ী হয়, এই জন্য তাদেরকেও এলমেদিন শিখাবো, ওইভাবেই তাদেরকে আমি আমি আপনি মানুষ করবো। বলে এই বাচ্চা যখন নাকি মেরে ভাই দস্তুর বুজুর্গ দিনের উপরে চলবে তো এটার মেরে ভাই প্রভাব আল্লাহ তাআলা আমাকে দান করবেন। বলে আমি দুনিয়াতে যেমন নাকি তাদের সাথে থেকে সুখী হব, তারা আমার সাথে সুখী হবে, এমনি ভাবে মৃত্যুর পরেও তারা আমার জন্য সবাবে রহমত হবে, মেরে ভাই দস্তুর বুজুর্গ বাসে পুজুর হবে, বলে রহমতের কারণ হবে এবং আমার জন্য আমার নাজাতের জন্য তারা মধ্যম হবে। এই জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ আল আওলাদকেও ঘরেও এক মেরে ভাই তালিমের কি করা, মজমা কায়েম করা, বলে তালিমের হালকা চালু করা, তাদেরকে শিখানো, নিজেও শিখা, নিজে যা শিখছি তাদেরকে শিখানো, ওই তরবিয়তে তাদের জিন্দগিকে ঘোরা। বলেন যে কিয়ামতের দিন মেরে ভাই দস্তুর বুজুর্গ সবচেয়ে বড় সুপারিশ কারণ হলে কে হবে, বলে কোরআনই হবে। এই জন্যই মেরে ভাই দস্তুর বুজুর্গ কোরআন নিজেও শিখবো, নিজের বিবি বাচ্চাকে শিখাবো, বংশন ক্রমে শিখতে থাকে সমস্ত মানুষ, এর জন্য চেষ্টা ফিকির করবো। বলেন যে ভাই আল্লাহ যেটা জেলার মানবাধু হার লক্ষ্যে দিলের অবস্থাকে দেখেন, কোন অবস্থায় দিলে কি কাইফিয়ত আসে, কি অবস্থা দিলের মধ্যে আসে, আল্লাহ তারা কিন্তু দিলের অবস্থাকে জানেওয়ালা। এই জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ আল্লাহ পাকের জিকির দ্বারা মেরে ভাই নিজের জিন্দগিকে উজ্জ্বল করবো। মানে দিলের মধ্যে এই কথা ইয়াকিন তো পাইবো, আল্লাহ আমাকে দেখতেছেন, তিনি আমার সাথে আছেন, তিনি আমার কথাকে শুনতেছেন, তিনি আমার সর্বমুহূর্তের উঠা বসা দোনা ফিরা সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন, দেখতেছেন। বলে এই কথার ইয়াকিন যখন হবে তো মেরে ভাই দস্তুর বুজুর্গ আল্লাহ পাকের ধ্যান আসবে, আর আল্লাহ পাকের ধ্যান যখন আসবে তো আল্লাহ পাকের হুকুম অনুযায়ী নিজের জিন্দগিকে পরিচালনা করা সহজ হয়ে যাবে। মানে উম্মতের জিন্দগিও যাতে পরিচালনা নির্ভয় আল্লাহ পাকের ধ্যানে হয় এর জন্য মেহনত করা আমার জন্য সহজ হবে। উনি বলেন যে ভাই আল্লাহ তাআলা এই জন্যই আমি এই গ্রাম আর এই মুসলামদেরকে প্রেরণ করছেন। বলেন যে সমস্ত নবীদের ধারা কিন্তু খতম হয়ে যাচ্ছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এসে বলে রাসূল মক্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেহনত করছেন যাতে করে সমস্ত মানুষ কিনা আল্লাহ পাকের সাথে সুসম্পর্কে হইতে পারে এবং সমস্ত মানুষ কিনা আল্লাহ পাককে চিনার মতো চিনতে পারে, আল্লাহ পাককে মানার মতো মানতে পারে। এর জন্যই তো আল্লাহ আজমে জেনার রহমান রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নিজে এরশাদ করেছেন যে আমি আপনাকে সমস্ত জাহানের জন্য রহমত হিসেবে পাঠাইছি, সমস্ত জাহানের জিম্মাদার হিসেবে আল্লাহ তাআলা রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। কিয়ামত পর্যন্ত আনে ওলা মানুষ মেরে ভাই দস্তুর বুজুর্গ ওনার জিম্মাদারিতে ওনার আমি তো দিনের উপরে চলবে। বলেন যে এমনকি আমার জমানায় যদি মূসা অথবা ঈসা আলাইহিস সালাম এসে যায় তাহলে তাহাদের জন্য মানে ওনাদের জন্য স্বাধীনতা নাই, ওনাদের জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ নাজাত নাই, হ্যাঁ আমার অনুসরণ করলেই তারা নাজাত পাবে। ওনাদের জন্য মধ্যম, ওনাদের জন্য দিন হল রসুল্লাহ সাল্লামের ক্ষেত্রে বা এই জন্যই বলেন হজরত ঈসা আলাইহিস সালাম আর কি আল্লাহ তারা শেষে নিয়ে আসবেন, আর উনি কিনা মেরে ভাই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিত দিনের উপরেই চলবেন এবং এই কথারই আবার দিবেন। উনি বলেন যে ভাই রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দগি আমরা যদি দেখতে পাই তাহলে দেখব 23 বছরের জিন্দগি, কিন্তু এই 23 বছরের জিন্দগির মাধ্যমে আল্লাহ তাআলা ওনার উপরে দিনকে মোকাম্মল করছেন, পরিপূর্ণ করছেন এবং দিনের মেহনতকে আল্লাহ তাআলা মেরে ভাই দস্তুর বুজুর্গ এক পর্যায়ে নিয়ে আল্লাহ তাআলা পৌঁছাইছেন। পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম মাইন্দেরকে যেমন কিনা দিনের উপর চলতেছিলেন এমনি ভাবে দিনের মেহনতের উপর চলতেছিলেন। উনি বলেন যে ভাই আল্লাহ জেল্লা জালালুহু আম্মা আরাদা, মেরে ভাই রাসূল মক্কা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৌফিক দিয়েছেন প্রথম দিন থেকেই, যে দিনে মুহাম্মদ সাল্লাম মেহনত শুরু করছেন বলে ওই দিন থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এই জিম্মাদারি আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের উপরে নাফেস উম্মতের উপরে দিয়েছেন এবং উম্মতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে নিয়েই কাজ করতেছিলেন। মেরে ভাই দস্তুর বুজুর্গ বলে একদম প্রথম দিন যেদিন দামাত দিচ্ছেন বলে আল্লাহ তাআলা হুকুম করতেছেন ওটা নতুন আপনি মানুষকে আল্লাহ পাকের দিকে আহ্বান করুন, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দামাত দিচ্ছেন আল্লাহ পাকের দিকে, বলেন আল্লাহ পাকের আল্লাহ তাআলা আমাকে বলতেছেন কি? বলে হে খাদিজা, আজকের দিনের পরে আর আরামের সুযোগ আর রয় নাই। আরে আমার বিছনার এরকম ভাবে বিছানোর প্রয়োজন নাই, তুমি আমার বিছনাকে পাস করে নাও, আজকের দিনের পরে আর আরামের আর কোন সুযোগ নাই। বলে যে হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমন রাসূলুল্লাহ দাওয়াত দিচ্ছেন আল্লাহ পাকের বরকত দিকে, বলে ওনার দাওয়াতের প্রভাবে রাসূল এই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম দিনেই মুসলমান হয়ে গেছেন। বলে শুধু মুসলমানই যে হয়েছেন তা না, বলে রাসূল মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো এত বড় নবীকে তিনি তাসাল্লি দিচ্ছেন, পরে সান্ত্বনা দিচ্ছেন, আপনার মতো মানুষকে ধ্বংস করা হয় না। আরে আপনার এই এই গুণ হয়ে গেছে, আপনার মতো মানুষকে ধ্বংস করা হয় না, আল্লাহ তাআলা আপনাকে আবাদ করবেন, আপনার মেহনতকেও আবাদ করবেন। বলে যে ভাই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাও দাওয়াত দিচ্ছেন, বলে আল্লাহ পাকের বরকতের দিকে এই কালিমার দিকে অন্যদেরকে দাওয়াত দিচ্ছেন, মাহবুবদেরকে দাওয়াত দিচ্ছেন, দাওয়াত দিতে দিতে নিজের যেমন নাকি সর্বস্বকে লাগাইছেন, নিজের শক্তিকে, নিজের এনার্জিকে, নিজের মালকে, বলে মালকে লাগাইতে লাগাইতে এমন একদিন আসছে যে ওনার হাতে কিচ্ছু নাই, ঘর একদম খালি হয়ে গেছে মাল থেকে। মানে মাল থেকে যখন নাকি ঘর একেবারেই খালি হয়ে গেছে, অর্থ তিনি বিরাট ধনাত্ম মহিলা ছিলেন, মানে যখন নাকি ঘর বিলকুল মাল থেকে খালি হয়ে গেছে, তখনই কিনা আল্লাহ তাআলা হযরত জিবরিল আলাইহিস সালামকে পাঠাইছেন, যাও গিয়ে আমার পক্ষ থেকে সালাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে পেশ করো। মানে হযরত জিবরিল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সালাম পেশ করতেছেন, আল্লাহ পাকের সালাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। মেরে ভাই বস্তুর বুজুর্গ আল্লাহ জানে জানানো সম্মান রাসূলুল্লাহ শেষ জীবনে আয়াত নাজিল করতেছেন, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, বলে আজকের দিনে দিনকে আমি পরিপূর্ণ করে দিছি, মানুষের জিন্দগিতে কামিয়াবের জন্য একটা সাজানো গোছানো পরিপূর্ণ জিন্দগি জীবন ব্যবস্থা চাই, বলে আজকের দিনে আমি একদম মানুষের জন্য জীবনের জন্য পরিপূর্ণ সাজানো গোছানো এক জিন্দগি আপনার উপরে আমি পরিপূর্ণ করলাম। বলে মেরে ভাই দোস্তর বুজুর্গ যেমন কিনা দিন রসুল মকবুল সাল্লাহ ইসলাম আমাদের কাঁধে ছেড়ে গেছেন, বলে এমনি ভাবে আল্লাহ পাকের মেরে ভাই দোস্তর বুজুর্গ নিয়ামতকে ছেড়ে যাচ্ছেন দিন, বলে এমনি ভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের উপরে মেহনত করে রেখে যাচ্ছেন, বলে যেমন দিনের উপরে সাহাবাদেরকে চালাইছেন উঠাইছেন, এমনি ভাবে মেহনতের উপরে উঠাইছেন। মেরে ভাই দোস্তর বুজুর্গ খোদ আল্লাহ জানা জানা রহমান নিজে হিসাব করছেন, কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবানি, বলে হে নবী আপনি স্পষ্ট ভাষায় ঘোষণা করে দিন যে এটাই হলো আমার রাস্তা, মানুষকে আল্লাহ পাকের বরকত দিকে, আল্লাহ পাকের মহত্ব দিকে, এক কথা আল্লাহ পাকের ওয়াহদানিয়তের দিকে। তিনি যে একমাত্র কর্তার কর্তা, ওনার ইচ্ছার উপরে যে সবকিছু নির্ভর করে, তিনি যে দুনিয়ার একমাত্র একচ্চ মালিক, মেরে ভাই বস্তর বুজুর্গ ওনার হুকুমে যে একমাত্র কার্যকরী, বলে এই কথার দিকে দাওয়াত দিচ্ছেন। যেমন রাসূলের মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি ভাবে বলেন যে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দিগির মকসদ, তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে কথাই বোঝাচ্ছেন, আনা ওয়া মান ইত্তাবানি, বলে যেমন এটা আমার জিন্দিগির মকসদ লক্ষ্য বস্তু, সমস্ত দিনের মানুষ আল্লাহ পাককে মান্যওয়ালা হয়ে যায়, আল্লাহ পাকের হুকুমের উপরে চলনেওয়ালা হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে যারা কিনা বলবে আমি রাসূলুল্লাহর উপরে ঈমান নিয়ে আসলাম, বলে তারও কাজ হলো নবীওয়ালা কাজ, তার জিন্দিগির লক্ষ্য বস্তু নবীর জিন্দিগির লক্ষ্য বস্তু। এই জন্য মেরে ভাই দোস্তর বুজুর্গ এই জিম্মাদারি বলে কোনো ব্যক্তি বিশেষের উপরে না, হার পুরুষ থেকে পুরুষ, মা বোন থেকে মা বোন, বৃদ্ধ থেকে বৃদ্ধ, জোয়ান থেকে জোয়ান, বলেন যে যেই ব্যক্তি দাবি করবে আমি নবীর উম্মত, বলে তার উপরেই ওই জিম্মাদারি, যেই জিম্মাদারি কিনা রাসূলের মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ছিল। বলে প্রথম দিন থেকে মেরে ভাই শুধু দাওয়াত তো ইমানেরই ছিল, হুকুম তো আহকাম তো অনেক পরে আসছে, বলে প্রথম দিন থেকে ইমানের দাওয়াত চলতেছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন দাওয়াত দিচ্ছিলেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের সংখ্যা মেরে ভাই দোস্তর বুজুর্গ আমি আপনি যদি দেখি তাহলে দেখবো কত, বলে আনুমানিক মেরে ভাই দোস্তর বুজুর্গ ১৬ লক্ষ, কিন্তু মেরে ভাই কতজন সাহাবার কবর মক্কা এবং মদিনায় পাওয়া যায়, বলে খুব কম সক্ষম সাহাবির সংখ্যাই কবর এই মক্কা এবং মদিনায় হিজাজে মক্কা দেশের মাঝে পাওয়া যায়, বাকি সবার কবর তো অনেক দূরে দূরে পাওয়া যায়, কেনই পাওয়া যাবে না? রাসূলের মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহনত করে সবাইকে মেরে ভাই দোস্তর বুজুর্গ জমা করলেন মিনা এবং আরাফাতের ময়দানে হজের মক্কায়, বলে জমা করে রাসূলের মক্কা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বলেছেন আলা হাল বাল্লাকতু, আরে আমি কি আমার উপর যে জিম্মাদারি, আমার উপর যে দায়িত্ব অর্পিত ছিল এই দায়িত্ব আমি তোমাদের কাছে পৌঁছাই নাই। বলে সমস্ত সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এক বাক্যে, মানে আল্লাহ পাকের একটা বিশাল বড় মেরে ভাই কুদরতের মধারা, মানে এটা মজেজাও বলা যেতে পারে, রাসূলুল্লাহ মেরে ভাই নিজে বলতেছেন আর ১৬ লক্ষ মানুষ একসাথে রসুল্লার কথাকে শুনতেছেন, বলে এটা রসুল্লাহ সাল্লামের একটা বিশেষ মজাই, এই বিতে তো আর কিছুই না। বলেন যে সমস্ত সাহাবারা একবারকে বলে ফেললেন, কেমই না, আপনি তো আপনার জিম্মাদারি সম্পূর্ণ পুরা করছেন, আরে আপনি তো আপনার জিম্মাদারির হক আদায় করছেনই, আমাদেরকে স্পষ্ট একদম দিবালকের নয় স্পষ্ট পথে রেখে গেছেন। আর মেরে ভাই রসুল মক্কর সাল্লাহ কথা যখন নাকি তারা সাক্ষী দিচ্ছেন, তো রসুল মক্কর সাল্লাহ সাল্লাম আল্লাহ আপাকে দরবারে বলতেছেন যে আল্লাহ তারা কিনা বলতেছে যে আমি আদায় করছি, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, আল্লাহ আপনি সাক্ষী থাকুন, বলে তিন তিনবার রসুল মক্কর সাল্লাহ সাল্লাম আল্লাহ আপাকে সাক্ষী রাখতেছেন। তারা বলতেছেন যে এখানে যারা উপস্থিত আছো তারা যেন অনুপস্থিতের কাছে আমার পক্ষ থেকে এই পয়গাম পৌঁছায় দেয়, বলে দিন আর দিনের মেহনত মেরে ভাই বৎসর বুজুর্গ এই কথা পৌঁছায় দেওয়ার জন্য, যে যা জানি বলে দিনের একটা অংশ জানি, দিনের একটা মাত্রা জানি, মেরে ভাই বৎসর বুজুর্গ এইটাই অপরের কাছে পৌঁছানোর জিম্মাদারি আমার। বলেন ওলামাই কেরাম ওনাদেরকে আল্লাহ তাআলা যথাযথ খাবার দান করুক, ওনারা তো দিনের হার সভা হার অংশ হার মেরে ভাই বৎসর বুজুর্গ খুঁটি নাটি সব উম্মতের সামনে পেশ করবেন, কিন্তু আমরা যেহেতু মেরে ভাই কি করি না, দিনের হার খুঁটি নাটি হার সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, মেরে ভাই বড় থেকে বড় সবকিছু জানি না, কিন্তু যা দিনের সম্পর্কে আমি জানলাম মেরে ভাই এইটাই আমার কাছে অপরের কাছে পৌঁছানো, এবং তাকে এই দিনের উপরে খাড়া করা, এবং তাকেও তিনিও যেন আরেকজনের উপরে দামাত দেন। বলে মেরে ভাই আমাদের উপরে যেমন নাকি দিনের উপর চলা, এমনি ভাবে মেরে ভাই দোস্তর বুজুর্গ দিনের উপরে আরেকজনকে খাড়া করা এবং তাকেও দায়ী বানানো, বলে এই জিম্মাদারি আমার আপনার প্রত্যেকের মাথার উপরে প্রত্যেকের কাঁধের উপরে। বলেন যে ভাই সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই জিম্মাদারি একশো ভাগের একশো ভাগ আদায় করছেন, বলে মেরে ভাই দোস্তর বুজুর্গ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এই জিম্মাদারি আদায় করতে গিয়ে হয়তোবা নিজের জিন্দগিতে কত কষ্ট কত ক্লেশ কত মুসিবত কত পেরেশানি আসছে সবকে মেরে ভাই দোস্তর বুজুর্গ ওনার হাসি মুখে বরদাস্ত নিয়েছেন, কেনই করবেন না, যেহেতু মেরে ভাই দোস্তর বুজুর্গ এখানে খুব আশার বাণী রয়ে গেছে আদাল্লু আলাল খাইরি সাফাইরিহি, বলে যে নাকি ভালো জিনিসের দিকে মানুষকে আহ্বান করবে, কান্নেওয়ালা যেমন সাপ পাবে আল্লাহ তাআলা তাকেও তার মতোই দান করবেন। তো মেরে ভাই দোস্তর বুজুর্গ যদি নাকি আমরা সমস্ত মানুষকে দিনের উপরে খাড়া করাইতে পারি, সমস্ত মানুষ করবে তার মকবুল সওয়াব আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করবেন। মেরে ভাই কামায়ের এক বিশাল সুবর্ণ সুযোগ, কামায়ের এক বিমুখ বিশাল তিনি ভাই আখিরাতকে বানানোর বিশাল এক সুবর্ণ সুযোগ আল্লাহ তাআলা আমাদেরকে করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন মানুষের পক্ষে সবচেয়ে সমজদার লোক ছিলেন, বিদায় ওনারা মেরে ভাই দস্তুর বুজুর্গ এই জিম্মাদারিকে বুঝছেন এবং এই জিম্মাদারিকে আদায় করছেন। পরে যত বড় জিনিস, যত দামি জিনিস, যত গুরুত্বপূর্ণ জিনিস তাকে আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন মানুষের জন্য, যেমন কিনা মানুষের জন্য সর্বদা শ্বাস প্রশ্বাসের বাতাসের প্রয়োজন, বাতাস আমাদেরকে কিনতে হয় না, সূর্যের আলোর প্রয়োজন, চন্দ্রের কিরণের প্রয়োজন, বলে এগুলো আল্লাহ তাআলা একেবারে সহজ থেকে সহজ করে দিছে। বলেন যে দামি জিনিসকে আল্লাহ সহজ করছেন, ঠিক ততভাবে দিনের উপর চলা, দিনের দাওয়াত দেওয়া মেরে ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, আর সবচেয়ে দামি জিনিস, সবচেয়ে প্রয়োজনের জিনিস আল্লাহ একদম সহজ করে দিছে। বলে সবাই দিনের উপরে চলতে পারেন, সবাই দিনের দাওয়াত দিতে পারেন, সবাই মেরে ভাই আরেকজনকে দিনের উপরে খাড়া করাইতে পারেন। এই জন্য রাসূল মক্কর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা হুকুম করেন, কম পান দিন, ওঠো ওঠো মানুষকে আল্লাহ পাকের বরকতে আহ্বান করুন, আল্লাহ পাকের মেরে ভাই দস্তুর বুজুর্গ জাত ও সিফাতের ব্যাপারে মানুষকে ভয় প্রদর্শন করুন। আর মেরে ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন নাকি মেহনত করতেছেন, বলে দিন ভর মেহনত করতেছেন মক্কাতে, রাত্রে উঠে আল্লাহ পাকের কাছে রোজ কাঁদতেছেন, গিরগিরাইতেছেন, বিড়বিড়াইতেছেন যে আল্লাহ আমার কোন কিনা তারা জানে না, তারা বুঝে না, আল্লাহ আপনি তাদের জন্য বুঝে এবং জানার রাস্তাকে খুলে দিন। বলে উম্মতের জন্য রাতকে রাত কাঁদতেছেন, আজারি করতেছেন, মেরে ভাই দস্তুর বুজুর্গ কান্নাকাটি করা, দিনের বেলায় মেহনত করা, রাত্রে বেলায় কান্নাকাটা করা, বলে রসুল মক্কর সাল্লাহ সাল্লাম এটাই কাজ ছিল। মেরে ভাই রসুল মক্কর সাল্লাহ আলাইহি সাল্লাম যেমন নিজে মেহনত করতেছেন, নিজে দামাতের ময়দানে নিজে কান সব কি করতেছেন খাটাইতেছেন, সাহাবাদেরকেও লাগাচ্ছেন। এই জন্য ভাই আল্লাহ পাকের রাস্তায় বাইর হওয়ার কোনো বিকল্প নাই, বলে দুনিয়ার সবচেয়ে দামি রাস্তা আল্লাহ পাকের রাস্তা, এই জন্য সবাইকে আল্লাহ পাকের রাস্তায় বাইরে দিব, কেনই বাইর হবে না, যেখানে খোদা আল্লাহ তারা নিজে এসব করতেছেন, ইনফিরু খিফাফা ওয়া থিকালা, আরে তোমরা যে যে অবস্থায় আসো না কেন, চাই তোমরা সুখে আসো অথবা দুঃখে আসো, সুবিধায় আসো অথবা অসুবিধায় আসো, আরে জোয়ানিতে হও অথবা বার্ধক্যে হও, মা তোমাদের কাছে থাক অথবা না থাক, সর্বাবস্থায় তোমরা আল্লাহ পাকের রাস্তায় মেহনত করো, বাহির হও, সবাইকে বাহির করো। মেরে ভাই দোস্তর বুজুর্গ কেন ফলে যে ব্যক্তি নাকি এই রাস্তায় মেহনত করবে, যান মাল লাগাবে, আরে জালিকা খাইরুল্লাহ কমিনা, তো তোমাদের জন্য বড় সুন্দর পন্থা, উত্তম পন্থা, তোমাদের দুনিয়া এবং আখেরাতকে সুন্দর থেকে সুন্দর করবে। মেরে ভাই দস্তর বুজুর্গ সাহাবে একরাম ইদুল্লাহ আলাইহিম মাজমাইনদেরকে এর জন্যই খাড়া করাইছেন। আমি যে এসব করছেন যে বাদাল ইসলাম গরিবা বাদা দিন গরিবা, বলে দিন বড় অসহায় অবস্থায়, কেউ চিনত না, কেউ জানত না, এমন এক অবস্থায় আল্লাহ তাআলা দিনকে খাড়া করাইছেন। মেরে ভাই দস্তুর বুজুর্গ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন যখন মেহনত শুরু করলেন, লোকজনের কাছে আনজান ছিলেন, অপরিচিত ছিলেন, আরে কি বলে জীবন ভোর কি শুনে আসলাম, হঠাৎ করে আবার আল্লাহ পাকের দিকে দাওয়াত দিচ্ছে আর ইসলামের দিকে দাওয়াত দিচ্ছে, বলে এই কথা তাদের কাছে অপরিচিত মনে হলো, মেরে ভাই অজানা মনে হলো, কিন্তু দাওয়াত দিতে দিতে মেরে ভাই দস্তুর বুজুর্গ সবার দিনের মাঝে তা গেঁদে গেল, সবাই দিনের উপর চলনাওয়ালা হয়ে গেল, সবাই দিনের উপর চলানাওয়ালা হয়ে গেল। মেরে ভাই দস্তুর বুজুর্গ রসুলের মা পৌঁছলেন না, বলে ইসলাম আবার শত্রু হয়েছেন, বলে শান্ত হওয়ার কিছুই নাই, মনে রাখবে আবার এমন এক পরিস্থিতি হয়ে যাবে, বলে দিন যেমন নাকি অপরিচিত ছিল, দিনের মেহনত কারণে ওনারা অপরিচিত ছিল, এমনি ভাবে আবার এক পরিস্থিতি কায়েম হয়ে যাবে কেমন আগে, বলে দিন এবং দিনের মেহনত অপরিচিত হয়ে যাবে লোকজনের কাছে, বলে ওই সময় যারা নাকি এই মেহনত নিয়ে খাড়া হবে তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বড়ই খুশখবরি শুনাইছেন, বড়ই তাদের জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ নাজাতের বাণী শুনাই গেছেন, বলে তাদের জন্য খুশখবরি, তাদের জন্য ধন্যবাদ, যারা নাকি মেরে ভাই মানুষ যখন নাকি বিগড়ে যাবে তাদেরকে আবার যখন নাকি দিনের উপর খাড়া করানোর জন্য চেষ্টা ফিকির করবে, বলে তাদের জন্য মারহাবা, তাদের জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ খুশখবরি দিয়ে গেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এই জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ বলেন যে আল্লাহ পাকের মহাব্বত বন্দার দিনের মাঝে আসে, আর বন্দাও কিনা আল্লাহ পাকের মহাব্বত কেনাওয়ালা হয়ে যায়। উনি বলেন যে মানুষের জিন্দিগিতে যত আমল আছে তার মধ্যে একটা বড় আমলের অন্তর্ভুক্ত হলো মানুষ আল্লাহ পাকের মহাব্বত কেনাওয়ালা হয়ে যায়, আর আল্লাহ মানুষকে মহাব্বত কেনাওয়ালা হয়ে যায়। বলে হুজুর মানুষ আল্লাহ পাকের মহাব্বত কেনাওয়ালা হয়ে যায় কথার অর্থ কি? বলে মানুষ আল্লাহ পাকের মহাব্বত কেনাওয়ালার অর্থ হয়ে যায় অর্থ হলো এই যে মানুষ আল্লাহ পাকের গুরুত্বকে জানে, আল্লাহ পাকের মহত্বকে জানে, উনি যে দাতা, উনি যে মাত্র চালনাওয়ালা, ওনার হাতে যে সবকিছু এই কথা জানে, আর যে মেরে ভাই কথা জানবে সে আল্লাহ পাকের হুকুমের উপরে চলবে। বলে আল্লাহ পাকে মহাব্বত যখন জানবে, আল্লাহ পাকে মহাব্বত করবে, আল্লাহ পাকের হুকুমের উপর চলবে, আর যখন কিনা আল্লাহ পাকের জাত সিফাতের উপর পূর্ণ আস্থার বিশ্বাস নিয়ে আসবে, ওই অনুযায়ী নিজের জিন্দগিকে যাপন করবে, তো আল্লাহ তাআলা তাকে অবশ্যই অবশ্যই মহাব্বত করবেন। তো বন্ধাকে আল্লাহমুখী করলে আল্লাহকে সে মহাব্বত করলো, আর আল্লাহ তাকে মহাব্বত করলেন। এই জন্য মেরে ভাই উত্তম আমলের মধ্যে থেকে এটাই, এই জন্য উনি বলেন যে ভাই আমাদের জিন্দগি মেরে ভাই দস্তুর বুজুর্গ যাতে করে খাইশাদের উপর না চলে, বরঞ্চ আমাদের অতীতের জিন্দগি যা নাকি ভাই আমাদের হাত থেকে চলে গেছে, মেরে ভাই খাইশ অনুযায়ী যেরকম চলানোর কথা ছিল ওরকম চলাইতে পারি নাই, এই জন্য অতীতের জন্য আমি আপনি করবো তোবা, আর বাকি আয়েন্দা দিনের জীবনের জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ পাক্কা এরাদা করবো, আজম করবো, ইনশাল্লাহ দিনের উপরে চলবো, সমস্ত মানুষ দিনের উপরে চলতে পারে এর জন্য দাওয়াতের মেহনত করবো। সবার নিয়ত আছে না ভাই ইনশাল্লাহ? উনি বলেন যে ভাই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, মেরে ভাই সলক্ষ সাহাবি, ওনাদের মধ্যে থেকে 10-15 হাজারের কবরই হিজাজে মুকাদ্দাসের মধ্যে পাওয়া যাবে, বাকি সমস্ত সাহাবাদের কবর দুনিয়ার নানা জায়গায় আছে, মেরে ভাই দস্তুর বুজুর্গ সফর করলে দেখা যাবে বিভিন্ন জায়গায় ছড়ানো ছিড়ানো ওনাদের কবর, ওনারা কেন গেছিলেন ভাই? মকসদ একটাই, দিন জিন্দা হয়ে যায়, দিনের মেহনত চালু হয়ে যায়, আল্লাহ পাকের কাছে সবার দাম হয়ে যায়। উনি বলেন হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু ঘটনা উনি উল্লেখ করেছিলেন, বলেন মুআজ রাদিয়াল্লাহু আনহু সাহাবাদের মধ্যে বড় দামি সাহাবি, বড় জানওয়ালা সাহাবি, রসুলের কাছে বড় প্রিয় সাহাবি, কিন্তু উনিও ওনাকে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে ভাই লম্বা সময়ের জন্য এক এক বছরের জন্য তশকিল করতেছেন, পরে হে মুআজ যাও, পরে ওনাকে বিদায় করতেছেন, এক চরম মুহূর্তে বিদায় করার এক চরম মুহূর্তে মহাব্বত যাকে মহাব্বত করে চরম পর্যায়ের মাহবুবকে বিদায় করতেছেন, আর তাকে বলতেছেন হে মুআজ যখন কিনা এক বছর পরে আসবে তখন আমার কবরের পাশে দিয়ে যাবে, বলে অর্থাৎ আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাব। এত বড় জুদাইকে, এত বড় মেরে ভাই দস্তুর বুজুর্গ জি অসামান্য, যেটা নাকি মেরে ভাই দস্তুর বুজুর্গ এমন নিজের জিন্দগিতে রসুল্লাহকে হারায় ফেলা এত বড় কষ্টদায়ক জিনিস, কিন্তু তথাপিও তিনি গেছেন। এক বছর পরে যখন আসছেন তো শুনলেন যে রসুল্লাহ ইসলাম বিদায় নিয়ে গেছেন, মেরে ভাই দস্তুর বুজুর্গ এত বড় কষ্টকে ওনারা সহজ মনে নিয়েছেন কেন? বলে আমাদের জিন্দগির মূলক্ষ্য বস্তু হলো দিন জিন্দা হয়ে যায়, এর জন্য মেরে ভাই দস্তুর বুজুর্গ আমি আপনি সবাই নিয়ত কেনাওয়ালা হয়ে যাই। উনি বলেন ভাই যাদের চার চার মাস হয় না ওনাই হয় নাই, ওনারা তো চার চার মাসে নিয়ত করব, আর যাদের নাকি চার চার মাস হয়ে গেছে হার সাল চার চার মাসে নিয়ত করব। সবার নিয়ত আছে কি ভাই ইনশাআল্লাহ? ফরমায় ভাই কোন কোন তৈয়ার হ্যাঁ চার মহিনে কে লিয়ে নকদ আল্লাহ কে রাস্তে মে জানে কে লিয়ে আপনি আপনি জায়গা খড়ে হন ভাই প্রত্যেকই মেহরবানি করে নিজ জায়গায় দাঁড়ায় যায় কার কার নিয়ত আছে চার চার মাসের জন্য মেহরবানি করে দাঁড়ায় যায় কার কার নিয়ত আছে ভাই চার চার মাসের জন্য নিজ নিজ দাঁড়ায় জায়গায় যায় আর ভাই নাম লেখাবো ইনশাল্লাহ প্রত্যেকে খিত্তাবরি নিজ নিজ নাম লেখাই দিব ভাই প্রত্যেকে মেহরবানি